بالله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بالها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين পর্দার আড়ালে বসা আমার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে দুই ভাগে ভাগ করে সৃষ্টি করেছেন একদলকে পুরুষ বানাইছেন একদলকে নারী বানাইছেন অনুরূপ ভাবে জীব জন্তুকেও আল্লাহ দুই ভাগে সৃষ্টি করেছেন একদল পুরুষ একদল নারী অনেক গাছের মধ্যেও দেখা যায় কোন গাছ পুরুষ গাছ কোন গাছ নারী গাছ খেজুর গাছ যেটা পুরুষ গাছ হয় ওইটাতে খেজুর ধরে না যেটা নারী গাছ হয় সেইটাতেই খেজুর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জীব জন্তুকে মানুষকে দুই ভাগে বিভক্ত করে সৃষ্টি করলেন কেন এর পিছনে কি হেকমত আছে কি রহস্য আছে ওইটা আমরা আগে বুঝে নিলে আমাদের মা বোনদের সংক্রান্ত মা বোনদের ব্যাপারে ওয়াজ নসিহতটা বোঝা আমি মনে করি অনেকটা সহজ হবে আল্লাহ ইচ্ছা করলে মানুষকে ফিরিস্তার মতো নারীও নয় পুরুষও নয় এমন করে বানাইতে পারছেন ফিরিস্তাকে আল্লাহ এভাবেই বানাইছে এদের মধ্যে কোন নারীও নাই পুরুষও নাই একদল নারী আর একদল পুরুষ এমন নয় বরং কোন ফিরিস্তা নারীও নয় কোন ফিরিস্তা পুরুষও নয় আল্লাহ ইচ্ছা করলে মানুষকেও এইরকম বানাইতে পারতেন মানুষের মধ্যে এর ব্যতিক্রম করলেন কেন আল্লাহ ইচ্ছা করলে জীব জানোয়ারদেরকেও এমন বানাইতে পারতেন কিন্তু জীব জানোয়ারদের মধ্যে এর ব্যতিক্রম করলেন কেন? এর পিছনে অনেক হিকমত আছে, অনেক রহস্য আছে, আল্লাহর সৃষ্টি রহস্য। শুনো আনা বুঝা কোন মানুষের পক্ষে সাধ্য নাই, কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা শুধুমাত্র আমাদের ছোট্ট বিবেকে, ছোট্ট জ্ঞানে যে সমস্ত হিকমত আমরা বুঝতে পারি, এর মধ্যে একটা হিকমত হল আল্লাহ পাক রব্বুল আলামিন জীব জন্তু সৃষ্টি করেছেন মানুষকে সেবা করার জন্য, মানুষের খেদমত করার জন্য। বিভিন্ন রকমের জীব জন্তু মানুষকে বিভিন্ন ভাবে খেদমত করে, সেবা করে। এদের মধ্যে যদি একদল পুরুষ একদল নারী না হইত, তাহলে আমাদের আমলে যে সমস্ত জীব জন্তুরা আছে এরা বাচ্চা জন্ম দিয়া যাওয়ার কোন চেষ্টাও করত না এবং সেই সুযোগও তাদের জন্য থাকত না। তখন হইত কি, আমাদের আমলের সবগুলি মুরুখ আমরাই খাইয়া শেষ করে ফেলতাম, আমাদের নেক্সট জেনারেশন আর কোন মুরুখ হইত না। আমাদের আমলের সবগুলি গরু ছাগল আমরাই খাইয়া শেষ করে ফেলতাম, আমাদের পরবর্তী প্রজন্ম আর কোন গরু ছাগল পেত। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন জীব জানোয়ারের একদলকে নারী আর একদলকে পুরুষ বানাইছেন এবং উভয়ের মধ্যে সেক্স পাওয়ার দিয়েছেন। জীব জানোয়ারের পুরুষেরাও যৌবন কালে নারীদের প্রতি আকৃষ্ট হয়, জীব জানোয়ারের নারীরাও একটা নির্ধারিত সময়ে পুরুষের প্রতি আকৃষ্ট হয়। তাদের এই সেক্স পাওয়ারের আকর্ষণের ফলে তারা নিজেরা নিজেদের জ্বালায় বাচ্চা জন্ম দেয়। জীব জানোয়ারদেরকে নারী পুরুষ বানাইয়া তাদের মধ্যে নেগেটিভ পজিটিভ সেক্স পাওয়ার দিয়া নিজেদের আগ্রহেই যেন বাচ্চা জন্ম দিতে পারে, এই সিস্টেম করে দিচ্ছেন কেন? মানুষের পরবর্তী প্রজন্মরাও যেন ওই সমস্ত জীব জানোয়ারকে লাগার উপায় এবং তাদের কাছ থেকে যেন যথারীতি সেবা নিতে পারে। গেল জীব জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হিকমতের কারণে একদলকে নারী আর একদলকে পুরুষ বানাইছেন, এর একটা হিকমত। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, একদল মানুষকে পুরুষ বানাইছেন, একদল মানুষকে নারী বানাইছেন বিভিন্ন হিকমতের কারণে, কৌশলের কারণে। এর মধ্যে একটা হিকমত হল মানুষের মধ্যে যদি নারী পুরুষ থাকত না, সেক্স পাওয়ার থাকত না, ফিরিস্তাদের মতো হইত, তাহলে মানুষের ঘরে বাচ্চা দেওয়ার বিকল্প ব্যবস্থা হইত, আসমান থেকে বাচ্চা তার ঘরে পাঠিয়ে দেওয়া। নারীও নাই পুরুষও নাই, বাচ্চাও জন্ম দেয় না, আল্লাহ আসমান থেকে ফিরিস্তার মাধ্যমে একটা বাচ্চা আপনার ঘরে পাঠিয়ে দিল, এই বাচ্চার প্রতি কোন দয়া মায়া হবে না, সযত্নে লালন পালন করবে না। যখন একদল পুরুষ আছে একদল নারী আছে, তাদের নিজেদের যৌবনের চাহিদার টানে টানেই তারা পরস্পরে মিলিত হয়ে বাচ্চা জন্ম দিবে। বাচ্চা যখন নিজের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে, বাচ্চা যখন নিজের পৌরষ থেকে জন্ম নিবে, তখন এই বাচ্চার প্রতি মা বাবার যে দয়া মায়া হয়, জন্ম না দিয়া অন্য কোথার থেকে বাচ্চা পাইলে সেই বাচ্চার প্রতি ওই দয়া মায়া হয় না। সুতরাং দয়া মায়া করে বাচ্চা লালন পালন করত না মানুষ যদি নিজেরা মা বাবা হইয়া বাচ্চা জন্ম না দিত। মানুষের বাচ্চা যেন মা বাবার দয়া মায়ায় লালিত পালিত হইতে পারে, এই জন্য আল্লাহ একজনকে মা বানাইছেন, একজনকে বাবা বানাইছেন, মা বাবা দুজনের অন্তরে বাচ্চার মায়া দিয়া দিচ্ছেন, দয়া দিয়া দিচ্ছেন। মানুষ নিজের জন্ম দেওয়া বাচ্চাকে যেমন দয়া মায়া করে লালন পালন করে, এমন দয়া মায়া জগতের আর কাউকে করে না। মানব শিশুরা যেন মা বাবার এই পুরাপুরি দয়া মায়া পাইতে পারে, এই জন্য আল্লাহ একদল মানুষকে পুরুষ আর একদল মানুষকে নারী বানিয়ে বানাইছে। আরেকটা হিকমত, আরেকটা কৌশল হল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা কঠিন পরীক্ষার জন্য দুনিয়াতে বানাইছে। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই জান্নাতের যোগ্য বলে সাব্যস্ত হবে। আল্লাহ সেই কঠিন পরীক্ষায় যে সমস্ত মানুষ ফেল করবে তারাই জাহান্নামের যোগ্য বলে, শাস্তির যোগ্য বলে এটা বলতো। যে পরীক্ষাটা কি, পরীক্ষাটা হলো তোমার মন চাইবে এক রকমের কাজ করতে আর আল্লাহ আদেশ করবেন অন্য রকম কাজ করার জন্য। আল্লাহ যে কাজের আদেশ করবেন সেই কাজ তোমার মন চাইবে না, আর তোমার মনে যেই কাজ করতে চাইবে সেই কাজে আল্লাহর পারমিশন থাকবে। এই পরীক্ষাটা কোন ফিরিস্তার জীবনে নাই, এই জন্য ফিরিস্তাকে নারীও বানাইছেন না পুরুষও বানাইছেন। মানুষকে আল্লাহ এই ব্যাপারে পরীক্ষা করবেন যে তোমার মন চায় একরকম কাজ করতে আর আমার আদেশ থাকবে অন্য রকম কাজ করার জন্য। এখানে হবে তোমার পরীক্ষা, তোমার যা মনে চায় তা করো না আমি যা আদেশ করেছি তা করো। এই পরীক্ষায় যারা পাশ করবে তারা জান্নাতের যোগ্য বলে সাব্যস্ত হবে, এই পরীক্ষায় যারা দেরি করবে তারা জাহান্নামের যোগ্য বলে সাব্যস্ত হবে। যেহেতু ফিরিস্তাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, এই জন্য তাদের পরীক্ষাও নাই, আর পরীক্ষায় পাশ করলো না ফেল করলো তা যাতে এর জন্য নারীও নাই পুরুষও নেই। জান্নাত জাহান্নাম আল্লাহ মানুষের জন্য বানাইছে, এই জন্য মানুষের জন্য আল্লাহ পরীক্ষা দিয়েছেন। যে সমস্ত পরীক্ষায় মানুষকে পাশ করলে আল্লাহ জান্নাতের যোগ্য সাব্যস্ত হয়, এই সমস্ত পরীক্ষার মধ্যে প্রধান পরীক্ষা দিটা, প্রধান পরীক্ষা হলো মানুষের জীবনে দিটা। একটা পরীক্ষার সেন্টার হলো তার জিহ্বা, জিহ্বায় হালাল হালাল হালাল হারাম মানতে চায় না, যা পায় তাই একে খাইতে চায়, এইটা হলো পরীক্ষার একটা সেন্টার। কিন্তু আল্লাহ কিছু খানাকে হালাল করে দিয়েছেন, কিছু খানাকে হারাম করে দিয়েছেন। তোমার জিহ্বায় চায় হারাম খানার মজা উপভোগ করতে, কিন্তু আল্লাহ হারাম করেছেন এই কারণে যদি তুমি জিহ্বার চাহিদাকে দমন করে রাখতে পারো আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারো। পরীক্ষার আরেকটা সেন্টার হলো তার লজ্জাস্থান, পুরুষ নারীর সাথে মিলিত হয়ে আনন্দিত হতে চায়, নারী পুরুষের সাথে মিলিত হয়ে আনন্দিত হতে চায়। কিন্তু আল্লাহ আইন করে দিয়েছেন তোমরা জীব জানোয়ার নও, তোমরা মানুষ, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া কোন নারী কোন পুরুষের সাথে মিলিত হতে পারে না। লজ্জাস্থান চায় মিলিত হইতে, কিন্তু আল্লাহ বিবাহের শর্ত লাগাইছে, আল্লাহ মিলনের কতগুলি মিলনকে হালাল করেছেন কতগুলি মিলনকে হারাম করেছেন। এই হালাল হারামের বিধান তুমি যদি মানতে পারো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া, আর কোন ক্ষেত্রে যদি নারী পুরুষ মিলিত হতে না যাও তাহলে তুমি আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারলে। এই হালাল হারামের বিধান যদি না মানো তাহলে তুমি আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের দুইটা অঙ্গকে পরীক্ষার সেন্টার বানাইছেন। একটা অঙ্গের নাম জিহ্বা, জিহ্বার চাহিদা পূরণ করার জন্য তুমি হারাম খাও না আল্লাহর বিধান পালনের জন্য হালাল খাও। আর একটা হইল লজ্জাস্থান, লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্য তুমি হারাম উপায়ে মিলিত হও না আল্লাহর বিধান পালনের জন্য শুধু হালাল উপায়ে মিলিত হও। এই দুই অঙ্গ হইল আল্লাহর পরীক্ষার কেন্দ্র সেন্টার। সেজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত তার শরীরের দুইটা অঙ্গ সম্পর্কে আমাকে গ্যারান্টি দিতে পারবে আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিতে পারবো। একটা অঙ্গ তাকে 32 জাতের বেষ্টনে পরিবেষ্টিত নাম তার জিহ্বা, আর একটা অঙ্গ তাকে 2 উরুর বেষ্টনে পরিবেষ্টিত নাম তার লজ্জাস্থান। রাসূল বলেন, আমার উম্মতের যে ব্যক্তি তার জিহ্বার ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারবে, অর্থাৎ জিহ্বাকে জিহ্বার হারাম চাহিদা আমি পূরণ করব না, আর লজ্জাস্থানের ব্যাপারে যে উম্মত আমাকে গ্যারান্টি দিতে পারবে লজ্জাস্থানের চাহিদা আমি হারাম ক্ষেত্রে পুরা করতে যাব না, রাসূল বলেন আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার গ্যারান্টি দিতে পারব। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যে কঠিন পরীক্ষার জন্য দুনিয়াতে মানুষ পাঠাইছেন, এই কঠিন পরীক্ষার অঙ্গ হইল প্রধান অঙ্গ হইল দুইটা, একটা অঙ্গের নাম জিব্বা আর একটা অঙ্গের নাম লজ্জাস্থান। লজ্জাস্থান যদি থাকতো না অথবা সকলের লজ্জাস্থান যদি একরকম থাকতো তাহলে পরীক্ষার যোগ্যই হইত না, পরীক্ষার মাত্রই হইত না। আল্লাহ রাব্বুল আলামিন দুই বিপরীত লিঙ্গ সৃষ্টি করে দিয়েছেন, একদলকে পুরুষ বানাইছেন একদলকে নারী বানাইছেন। যৌবন কালে পুরুষেরা নারীদের প্রতি আকৃষ্ট হবে, যৌবন কালে নারীরা পুরুষের প্রতি আকৃষ্ট হবে, এখান থেকে আরম্ভ হবে তোমার পরীক্ষা। এবার দেখা যাবে তুমি হালাল মিলনে যাও না হারাম মিলনে যাও। যদি হারাম মিলনে যাও তাহলে তুমি আল্লাহর পরীক্ষায় দেরি করবে। যদি হালাল হারাম মিলনে না যাও, হালাল মিলনে যদি দুষ্ট থাকো তাহলে তুমি আল্লাহর পরীক্ষায় পাশ করবে, তোমার সাব্যস্ত হবে, তুমি জান্নাতের যোগ্য। কাজেই যদি আল্লাহ নাই পুরুষ বানাইতেন না পরীক্ষার সুযোগই হইত না, পরীক্ষা না দিলে জান্নাতের যোগ্য হইত না। এই কঠিন পরীক্ষায় পাশ করে যেন মানুষ জান্নাতের যোগ্য হতে পারে, এই জন্য তাকে পরীক্ষা দেওয়ার যোগ্য পাত্র বানাবার জন্য আল্লাহ একদলকে পুরুষ বানাইছেন আর একদলকে নারী বানাইছেন। তিনি ইসলামের যে নারীও নাই পুরুষও নাই, পরীক্ষাও নাই, পাশও নাই, দেরিও নাই, জান্নাতও নাই, জাহান্নামও। কাজে মানুষকেও যদি এমন বানাইতেন যে কি দরকার ছিল মানুষ বানানো এই জিনিস, তাই তো আগে থেকে তুমি ইচ্ছাই আছে। যে জাতির মধ্যে নারীও নাই পুরুষও নাই, পরীক্ষাও নাই, বাসও নাই, জেলও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই, এমন জাতি তো আগেই ছিল ইরিশা। তোমাদেরকেও যদি এমনই বানানতে তোমাদেরকে বানানোর কি দরকার ছিল, আমি ইচ্ছাই তো যথেষ্ট। ফিরিস্তাকে এমন বানানোর পরও আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন একদলকে পুরুষ বানাইয়া আর একদলকে নারী বানাইয়া তোমাদেরকে পরীক্ষার যোগ্য পাত্র বানাবার জন্য। এই পরীক্ষার দ্বারা সাব্যস্ত হবে তোমরা কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য। এই পরীক্ষার যোগ্যতাই অর্জন হইত না মানুষের মধ্যে যদি ফিরিস্তার মতো নারী পুরুষ না হইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে পুরুষ বানাইছেন আর একদল মানুষকে নারী বানাইছেন। আজকের মতো আপাতত দুইটা একমত আমরা বুঝলাম, মানুষকে নারী আর পুরুষ দুই দলে বিভক্ত করে সৃষ্টি করার একটা রহস্য হইল, নিজের ঘরে বাচ্চা জন্ম দিলে না মা বাবার মিলনের মাধ্যমে বাচ্চা জন্ম হইলে এই বাচ্চার প্রতি মা বাবার অন্তর দয়া মায়া হয়, আদর যত্ন করে লালন পালন হয়। যদি মা বাবা না হইত, নারী পুরুষ না হইত, আর আসমান থেকে তিনি ইস্তারি দিয়ে আল্লাহ কোন সন্তান পাঠাইয়া দিতেন মানুষের ঘরে, এই সন্তানকে আদর যত্ন করে লালন পালন করতে রাজি হইত। দুই নম্বর একমত হল মানুষের মধ্যে একদল নারী আর একদল পুরুষ হওয়ার কারণে তাদের মধ্যে সেক্স পাওয়ার থাকার কারণে তাদের স্বভাব চায়, তাদের নেচার এই কথা চায় যে হালাল হারাম মানবে না, অবাধে নিহিত হবে। আল্লাহ ফাকরাব্বুল আলামিন হালাল হারামের বিধান দিয়ে তোমাকে পরীক্ষার পাত্র বানাইছে। হালাল হারামের বিধান মানলে তুমি জান্নাতের যোগ্য সাব্যস্ত হবে, হালাল হারামের বিধান না মানলে তুমি জাহান্নামের যোগ্য সাব্যস্ত হবে। এই পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলটা সুস্পষ্ট ভাবে মানুষের বুঝার সুবিধার্থে আল্লাহ ফাকরাব্বুল আলামিন একদলকে পুরুষ আর একদলকে নারী বানাইয়া পাঠাইছে। এই জন্য যেহেতু বিভিন্ন হেকমতের কারণে বিভিন্ন কৌশলের কারণে আল্লাহ একদল মানুষকে পুরুষ বানাইছেন আর একদল মানুষকে নারী বানাইছেন, তাই আল্লাহ বিভিন্ন কাজকর্ম দুই দলকে বিভিন্ন ভাবে বন্টন করে দিচ্ছেন। অনেক কাজ আছে মানুষের জীবনে যেগুলি উভয়ে করতে পারে না, কিছু কাজ আছে পুরুষে করতে পারে নারীরা করতে পারে না, কিছু কাজ আছে নারীরা করতে পারে পুরুষরা করতে পারে, কিছু কাজের যোগ্যতা আল্লাহ পুরুষকে দান করেছেন নারীকে দেননি, কিছু কাজের যোগ্যতা আল্লাহ নারীকে দান করেছেন পুরুষকে দেননি। যেহেতু সেক্স দুই রকম এই জন্য যোগ্যতা দুই রকম, এই জন্য ডিউটি দুই রকম, এই জন্য কর্মস্থল দুই রকম, একদল মানুষ পুরুষ একদল মানুষ নারী, কাজেই মানুষ দুই ভাগে বিভক্ত হওয়ার কারণে তাদের যোগ্যতাও দুই রকম। পুরুষের যে সমস্ত কাজের যোগ্যতা আছে নারীদের ওই সমস্ত কাজের যোগ্যতা নাই, নারীদের যে সমস্ত কাজের যোগ্যতা আছে পুরুষদের ওই সমস্ত কাজের যোগ্যতা নাই। যেহেতু যোগ্যতা ভিন্ন ভিন্ন এই কারণে ডিউটিও ভিন্ন ভিন্ন। পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা কিছু ডিউটি দিয়েছেন যেগুলি কোন নারীকে দেন নাই, নারীকে আল্লাহ আলাদা কিছু ডিউটি দিয়েছেন যেগুলি কোন পুরুষকে দেন নাই। পুরুষ আল্লাহর দেওয়া ডিউটি পালন করলে আল্লাহর কাছে যে পুরস্কার পাবে, নারীও আল্লাহর দেওয়া ডিউটি পালন করলে আল্লাহর কাছে পুরস্কার একই পাবে। এখান থেকে আমাদের পরিষ্কার জ্ঞান ধারণা রাখা দরকার যে নারী আর পুরুষের ব্যবধান কোথায় কোথায় আর সমান কোন জায়গায়। নারী আর পুরুষের প্রথম নম্বর ব্যবধান সৃষ্টির মধ্যে, সৃষ্টির মধ্যেই আল্লাহ একদলকে পুরুষ বানাইয়া সৃষ্টি করছেন আর একদলকে নারী বানাইয়া সৃষ্টি করছেন। নারী পুরুষের দুই নম্বর ব্যবধান হইল নামের মধ্যে, একদল মানুষের নাম পুরুষ আর একদল মানুষের নাম নারী। সৃষ্টির মধ্যে ব্যবধান, নামের মধ্যে ব্যবধান। তিন নম্বর ব্যবধান হইল যোগ্যতার মধ্যে, যে সমস্ত কাজের যোগ্যতা আল্লাহ পুরুষকে দিতেন এই সবগুলি কাজের যোগ্যতা নারীকে দেন নাই, যে সমস্ত কাজের যোগ্যতা নারীকে দিতেন ওই সবগুলির যোগ্যতা পুরুষকে দেন নাই, যে তিন নম্বর ব্যবধান। চার নম্বর ব্যবধান হইল যোগ্যতায় ব্যবধান হওয়ার কারণে আল্লাহ ডিউটির মধ্যে ব্যবধান করেছেন। পুরুষকে আল্লাহ আলাদা কতগুলি ডিউটি দিয়েছেন যেগুলি কোন নারীকে দেন নাই, নারীকে আল্লাহ আলাদা কতগুলি ডিউটি দিয়েছেন যেগুলি কোন পুরুষকে দেন নাই, এটা গেল চার নম্বর ব্যবধান। পাঁচ নম্বর ব্যবধান হল যেহেতু পুরুষের যোগ্যতা আলাদা, পুরুষের ডিউটি আলাদা, তাহলেই পুরুষের কাজের জায়গাও আলাদা। যেহেতু নারীর যোগ্যতা আলাদা, নারীর ডিউটি আলাদা, এই জন্য নারীর কাজের জায়গাও আলাদা। কটা ব্যবধান হইল? পাঁচটা, মনে রাখি আমরা। এক নম্বর সৃষ্টিগত ব্যবধান, একদল একদলকে আল্লাহ পুরুষ বানাইয়া সৃষ্টি করছেন আর একদলকে নারী বানাইয়া সৃষ্টি করছেন। দুই নম্বর নামের ব্যবধান, একদলের নাম পুরুষ আর একদলের নাম নারী। নারীকে পুরুষ বললে ভুল হবে, পুরুষকে নারী বললে ভুল হবে, কেন নামে ব্যবধান আছে। তিন নম্বর যোগ্যতায় ব্যবধান, পুরুষকে যত কাজের যোগ্যতা দিয়েছেন নারীকে সব কাজের যোগ্যতা দেননি, নারীকে যত কাজের যোগ্যতা দিয়েছেন পুরুষকে সব কাজের যোগ্যতা দেননি। কত নম্বর ব্যবধান? তিন নম্বর ব্যবধান যোগ্যতায়। চার নম্বর ব্যবধান ডিউটিতে, পুরুষকে যত কাজের ডিউটি দিয়েছেন নারীকে সকল কাজের ডিউটি দেন, নারীকে যত কাজের ডিউটি দিয়েছেন পুরুষকে তত কাজের ডিউটি দেননি, ডিউটিতে ব্যবধান। এটা হলো চার নম্বর। পাঁচ নম্বর ব্যবধান হল কর্মস্থলের ব্যবধান, পুরুষের কাজ আলাদা, কাজ করার জায়গাও আলাদা, নারীর কাজ আলাদা, নারীর কাজের জায়গাও আলাদা। দুনিয়ার জীবনে মানুষের যত কাজ আছে সবগুলি কাজকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। এক প্রকার কাজ হল দুনিয়াতে জীবন যাপনের কাজ, আরেক প্রকারের কাজ হল ধর্মের কাজ, দুনিয়ার কাজ ধর্মের কাজ। দুনিয়ার কাজও আল্লাহ পুরুষকে আলাদা দিয়েছেন নারীকে আলাদা দিয়েছেন, ধর্মের কাজও আল্লাহ পুরুষকে আলাদা দিয়েছেন নারীকে আলাদা দিয়েছেন। আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। দুনিয়াতে জীবন যাপনের জন্য সন্তান আদি জন্ম দিতে হয়, সন্তান জন্ম দেওয়া, এদের দুনিয়াতে জীবন যাপনের কাজ। কিন্তু এই সন্তান গর্ভে ধারণ করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নারীদেরকে দিয়েছেন, দুনিয়ার কোন পুরুষকে দেন নাই। সন্তান প্রসব করার যোগ্যতা আল্লাহ শুধুমাত্র নারীদেরকে দিয়েছেন, দুনিয়ার কোন পুরুষকে দেন নাই। সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব আল্লাহ পাক রাব্বুল আলামিন এক চেটিয়া ভাবে নারীদেরকে দিয়েছেন, কোন পুরুষকে দেন নাই। আশা করি উদাহরণগুলির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে ধর্মের কিছু কাজ, সংসারেরও কিছু কাজ আছে, দুনিয়ার জীবন যাপনে হয় এমন কিছু কাজ আছে যে কাজগুলি, যে ডিউটিগুলি আল্লাহ একচেটিয়া নারীদেরকে দিয়েছেন, কোন পুরুষকে দেন নাই। প্রতি মাসে মাসে নারীদের মাসিক ঋতুস্রাবের কষ্ট সহ্য করার ডিউটিটাও আল্লাহ একচেটিয়া ভাবে নারীদেরকেই দিয়েছেন, কোন পুরুষকে দেন নাই। আপাতত আমরা চারটা উদাহরণ ধরে নিই। মাসিক ঋতুস্রাবের ডিউটি একতরফা নারী, গর্ভে সন্তান ধারণ করার ডিউটি একচেটিয়া নারী, সন্তান প্রসব করার ডিউটি একচেটিয়া নারী, সন্তান কেস্তনের দুধ পান করানোর ডিউটি একতরফা নারী। পুরুষকে না দিতেন মাসিক ঋতুস্রাবের ডিউটি, না দিতেন সন্তান গর্ভে ধারণের ডিউটি, না দিতেন সন্তান প্রসবের ডিউটি, না দিতেন সন্তান ধারণের ডিউটি। এই পুরুষ দুনিয়াতে করবে কি, তোমার কাজ কি দুনিয়াতে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরুষের ডিউটি নির্ণয় করে দিয়ে বলেন, وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। তোমার বিবির মাসিক ঋতুস্রাবের ডিউটি আছে, তোমার নাই। তোমার বিবির সন্তান গর্ভে ধারণ করার ডিউটি আছে, তোমার নাই। তোমার বিবির সন্তান প্রসব করার ডিউটি আছে, তোমার নাই। তোমার বিবির সন্তান পালনের ডিউটি আছে, তোমার নাই। তুমি কি করবে? তুমি সন্তান এবং তোমার বিবি দুজনের কুরপুর জোগাড় করার জন্য রুজি করো গিয়া। তাহলে রুজি করার ডিউটিটা কার লাগে আসলো? পুরুষের লাগে। কেন? তোমার ঋতুস্রাবের ডিউটি নাই, তোমার সন্তান গর্ভে ধারণের ডিউটি নাই, তোমার সন্তান প্রসাদের ডিউটি নাই, তোমার সন্তান পালনের ডিউটি নাই। সংসারে তুমি কোন ডিউটি পালন করবে? নারী যেহেতু ঋতুস্রাবের কারণে রোজগারের ডিউটি পালন করা কঠিন হবে, সন্তান পেটে নিয়ে পয়সা কামানির ডিউটি নারীর জন্য কঠিন হবে, সন্তান প্রসব করার ডিউটি নিয়ে আবার রুজি রোজগার করা নারীর জন্য কঠিন হবে, সন্তান লালন পালনের ডিউটি পালন করবে না অফিসে রোজগারের ডিউটি পালন করবে? এই জন্য এইগুলি যেহেতু তুমি পারবে না নারীকে দিলাও, কাজে ওইগুলি তুমি নারীকে দিবে না তোমাকে দিলাও। বুঝে থাকলে বলুন, রোজগারের ডিউটি আল্লাহ কাকে দিলেন? পুরুষকে। কেন? তোমার মাসিক ঋতুস্রাবের ডিউটি নাই, তুমি রুজি করো। তুমি চাকরি করো, তুমি দোকানদারি করো, তুমি ব্যবসা করো, তুমি গৃহস্থি করো, যত ভাবে দুনিয়াতে রুজি রোজগার করা যায় সবগুলির দায়িত্ব তোমাকে কেন দিলাম? তোমার মাসিক ঋতুস্রাবের ডিউটি নাই এই জন্য, তোমার সন্তান গর্ভে ধারণের ডিউটি নাই এই জন্য, তোমার সন্তান প্রসবের ডিউটি নাই এই জন্য, তোমার সন্তান পালনের ডিউটি নাই এই জন্য, ওই কাজগুলির ডিউটি তোমাদের। আমি আশা করি পরিষ্কার আপনারা বুঝতে পারতেছেন, পুরুষের যোগ্যতা আলাদা, ডিউটি আলাদা। পুরুষের যোগ্যতা আলাদা, ডিউটি আলাদা। নারীর যোগ্যতা আলাদা, ডিউটি আলাদা। কেউ যদি গায়ের জোরে একত্র করতে চায়, একরকম সমান করতে চায়, এটা তার গায়ের জোর হতে পারে, গায়ের জোর দেখাবার চেষ্টাও করতে পারে, কিন্তু সাত আসমান সাত জমিন আসপুর পালট করলেও কোনদিন নারী পুরুষ এক সমান করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোন একটা পুরুষের গর্ভেও একটা সন্তান দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোন একটা সন্তান একটা পুরুষের প্রসব করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোন একটা পুরুষেরও একটা সন্তান ক্ষেত্রের দুধ পান করাতে পারবে না। কাজেই নারী পুরুষ সমান যত ভাবেই চাপার জুড়ে বলুক না কেন, যা চাপার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবায়ন হবে না কোনোদিন, এটা সৃষ্টির পরিবর্তিত, কোনোদিন বাস্তবায়ন হবে না, এটা চাপার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। চাপার জুড়ে সমান বলতে পারো, কিন্তু সৃষ্টিগত ভাবেই ব্যবধান। যারা সমান বলে এরা বাস্তবেই সমান করতে পারে না, চাপার মধ্যেই থাকে। সমান সমান শ্লোগানটা চাপার মধ্যেই থাকে, বাস্তবে সমান করতে পারবে না। সাতবার মরিয়া সাতবার জিন্দা হইলেও নারী পুরুষ কোনো দিন সমান করতে পারবে না। আল্লাহ সৃষ্টিগত ভাবে ব্যবধান করে সৃষ্টি করছে। গেল সংসারের কাজের মধ্যে নারী পুরুষের ব্যবধান, যেহেতু সংসারের কাজে দুনিয়ার জীবন যাপনের কাজে নারীর কাজ পুরুষে করতে পারবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আলাদা ডিউটি দিয়েছেন যেখানে নারীকে টেনে নেওয়া যাবে না। এখন যদি কোন পুরুষ নিজের সন্তানকেও নারীর গর্ভে জন্ম দিতে চায়, নিজের সন্তানকেও নারীর দ্বারা প্রসব করাইতে চায়, নিজের সন্তানকেও নারীর দ্বারা লালন পালন করাইতে চায়, আবার রুজি রোজগারও নারীর দ্বারা করাইতে চায়, তাহলে তার বলতে হবে, তুমি দুনিয়াতে আসলে কোন কাজে? গুড়ার ঘাস কাটার জন্য, তুমি গুড়ার গাছ কাটতে আইছো দুনিয়াতে, তুমি নারীর কালো ভালো না, তোমার কালো নারী বিয়া করাইতে চাও, তুমি কোন কালে? আপনারা কি কথা বুঝে না বলেন, দুনিয়ার কোন পুরুষ নারীর কাজ করতে পারে? পারে নারীর কাজ তুমি পারো না করতে। তোমার যদি কাণ্ড জ্ঞান থাকে, তোমার যদি বিবেক থাকে, তোমার যদি আজকের বুদ্ধি থাকে, তাহলে তোমার ডিউটি নারীকে দিতে পারো? তুমি যেহেতু নারীর ডিউটি নিতে পারো না। যে পুরুষ নারীর ডিউটি নিতে পারে না, সেই পুরুষ যদি পুরুষের ডিউটি নারীকে দিতে যায়, এটার নাম সমান অধিকার হয় না ওভার ডিউটি হয়? নিজে ফ্রিডম পার্টি আর নারীদের দেয় ওভার ডিউটি, এটার নাম বলে সমান অধিকার। নিজে ফ্রিডম পার্টির মেম্বার, ফ্রিডম পার্টি কি নারীর কালো পারে না, নিজের কালো পারে না, ফ্রিডম পার্টির মেম্বার। এটা হলো নিষ্কর্মা, এটা হলো অকেজু, এর মতো নিষ্কর্মা দুনিয়াতে, ওই পুরুষের মতো নিষ্কর্মা অকেজু কোন মানুষ দুনিয়াতে হতে পারে না। যে পুরুষটা পুরুষ হইয়া নারীর কাজ করতে পারেই না, নিজের কালো নারী বিয়া করাইতে চায়, এই পুরুষের মতো নিষ্কর্মা কোন মানুষ জগতে হতে পারে না। আর ওই নারীর মতো বুকা কোন মানুষ দুনিয়াতে হতে পারে না। যে নারী নিজের ডিউটিটা তো পুরুষকে দিতে পারেই না, নিজের শাশুড় আনা নিজেই পালন করে, তারপরে আবার পুরুষের তো পালন করতে চায়। নিজের ডিউটি শুরু আনার এখানেও পুরুষকে দিতে পারে না, নিজের ডিউটিটা শুরু আনা নিজেই পালন করতে হয়, তারপরে আবার পুরুষের তো পালন করতে যায়। বুদ্ধিমতী না বুকা? বুকা। বর্তমান সমাজে একদল পুরুষ আছে নিষ্কর্মা, আর একদল নারী আছে বুকা। নিষ্কর্মা পুরুষকে যে নারীর কাজও করতে পারে না, নিজের কাজও নারী দিয়া করায়, আর বুকা নারীকে যে নিজের ডিউটিও পুরুষকে দিতে পারে না, আবার পুরুষের ডিউটি নিজে পালন করতে যায়। কথা বুঝলেন কিনা নারী? এই জন্য সংসারের কাজেও কোনদিন নারী পুরুষ সমান হতে পারে না, দুনিয়ার জীবন যাপনের কাজেও কোনদিন নারী পুরুষ সমান হতে পারে না। এবার আমরা দেখার চেষ্টা করব ধর্মের কাজ যেমন ভাবে দুনিয়ার জীবন যাপনের কাজে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আলাদা ডিউটি দিয়েছেন, পুরুষেরা করতে পারবে না, পুরুষদেরকে আলাদা ডিউটি দিয়েছেন, নারীদেরকে সেখানে টেনে নেওয়া যাবে না, নিয়ে নারীদের সমান অধিকার দেওয়া হবে না, ওভার ডিউটি দেওয়া হবে, জুলুম করা হবে। ঠিক তেমনি ভাবে ধর্মের কাজেও আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে আলাদা কিছু ডিউটি দিয়েছেন যেগুলি নারীদেরকে দেন নাই, নারীদেরকে আলাদা কিছু ডিউটি দিয়েছেন যেগুলি পুরুষদেরকে দেন নাই। যেমন জুমার নামাজ পুরুষদের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, নারীর জন্য ওয়াজিব নয়। পাঁচ বেলার নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, নারীর জন্য সুন্নত নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, জুমার নামাজ নারীদের উপর ফরজ না শুধু পুরুষের উপর? কেন স্কুলের সন্তানের মা জুম্মা যাবে কিভাবে, সন্তান কোথায় রেখে যাবে? ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, নারীর জন্য ওয়াজিব নয়। পুরুষের জন্য ওয়াজিব কেন? তোমার কোন সন্তান নাই, তুমি ঈদ যাতে তিন ঘন্টা কাটাই দাও, তোমার সন্তানে কাঁদবে না। স্কুলের সন্তান ঘরে রেখে যদি না ঈদগার মাঠে যায়, সন্তানের বারোটা বাজবে। আর স্কুলের সন্তান স্কুলে নিয়ে যদি না ঈদগার মাঠে যায়, তাহলে ঈদগার মাঠের বারোটা বাজবে। কি বলেন আপনারা? তাহলে আল্লাহর এই বন্টনটা বড় অনুচিত হইল, অযৌক্তিক হইল, বিবেক বিরোধী হইল না চূড়ান্ত যুক্তি সঙ্গত হইল? চূড়ান্ত যুক্তি সঙ্গত হইল। পুরুষ তোমার কুলে শিশু, নারী তোমার কুলে শিশু নাই, তুমি জুম্মায় যাও। পুরুষ তোমার কুলে শিশু নাই, তুমি ঈদ নামাজে যাও। পুরুষ তোমার কুলে শিশু নাই, তুমি মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ো। যেহেতু নারীর হয়তো গর্ভে সন্তান আছে, আর না হয় নারীর মাসিক ঋতুস্রাব আছে, আর না হয় নারীর কুলে শিশু আছে, মাসিক ঋতুস্রাব থাকলেও সে মসজিদে যাওয়ার যোগ্য না যোগ্য? আপনারা কোনটা জানেন? মাসিক ঋতুস্রাব থাকলেও সে মসজিদে যাওয়ার যোগ্য, পেটে সন্তান থাকলেও সে মসজিদে যাওয়ার যোগ্য, কুলে সন্তান থাকলেও সে মসজিদে যাওয়ার যোগ্য। যে তিন কারণে নারী জুম্মায় যাওয়ার অযোগ্য, যে তিন কারণে নারী ঈদগায় যাওয়ার যোগ্য, যে তিন কারণে নারী মসজিদে যাওয়ার অযোগ্য, এই তিন কারণের এক কারণও পুরুষের মধ্যে নাই। তোমার মাসিক কিছু লাভ নাই, তোমার বেটেও সন্তান নাই, তোমার কুলেও সন্তান নাই, তোমার বিবেককে জিজ্ঞেস করে বলো তুমি যাবে জুম্মায় না নারী যাবে জুম্মায়, তুমি যাবে ঈদগার মাঠে না নারী যাবে ঈদগার মাঠে, তুমি যাবে মসজিদে না নারী যাবে মসজিদে। এই কারণে প্রথমেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন নারীর মধ্যে আর পুরুষের মধ্যে কতটা ব্যবধান রেখেছেন। বাচ্চা এক নম্বর সৃষ্টিগত ব্যবধান, দুই নম্বর নামের ব্যবধান, তিন নম্বর যোগ্যতার ব্যবধান, চার নম্বর কাজের ব্যবধান, পাঁচ নম্বর কর্মস্থলের ব্যবধান। নারীর কর্মস্থল আলাদা, পুরুষের কর্মস্থল আলাদা। এবার আমরা কর্মস্থলের ব্যবধানটা বোঝার চেষ্টা করি। পবিত্র কুরআনের সূরায়ে আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সম্বোধন করেছেন নবীর বিবিগণকে, আর ইনডাইরেক্ট সম্বোধন করেছেন সমস্ত মুমিন মুসলমান নারীদেরকে। তাই আল্লাহ বলেন, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে থাকো। কারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমাদের ঘরে থাকো, নারীরা তোমাদের ঘরে থাকো, নারীরা তোমাদের ঘরে থাকো। কেন ঘর? আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আহজাবের ৩৩ নম্বর আয়াতে নারীদেরকে তাদের ঘরে থাকার নির্দেশ দিলেন কেন? এই নির্দেশটা বর্তমান দুনিয়ার অমুসলমান তো অমুসলমান, অনেক মুসলমানেরাও মেনে নিতে পারে না, নারীরা ঘরে থাকবে কেন? গড় কি নারীদের বন্দিশালা? গড় কি নারীদের জেলখানা? গড় কি নারীদের জেলখানা বলে যে একটা উপহাস কর, উপহাস না। নারীরে ঘরে থাকতে বললে যদি প্রশ্ন করে গড় কি নারীর জেলখানা, এটা কি বিধান মানা হইল না বিধানের বিরুদ্ধে উপহাস করা হইল? বলেন এই উপহাস কারে করা হইল, এই ইঙ্গিত দেশটা কা? কোন সুরার কত নম্বর আয়াতে নিজে? সূরায়ে আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিলেন, নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো। এরপর গড় কি নারীর জেলখানা, নারী ঘরে থাকবে কেন? উপহাস কারে করল? আবার বেহায়া বেলাদার মতো মুমিন হওয়ারও দাবি করে, মুসলমান হওয়ারও দাবি করে, আবার আল্লাহরে উপহাসও করে। এক ছেলে বড় বেহায়া বেলাদার কোন মুসলমান নাম দাবি হতে পারে না যে আল্লাহর ইরানের বিরুদ্ধে প্রতিবাদ করে আবার নিজেকে মুসলমান দাবি করে। আমাদের বুঝার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আহজাবের ৩৩ নম্বর আয়াতে নারীদেরকে, মুসলমান নারীদেরকে ঘরে থাকতে বললেন কেন? এর দুই কারণ। এক কারণ হলো ঘরে থাকাটা নারীদের জন্য মান সম্মান বজায় রাখার সুবিধা, মান সম্মান বজায় রাখার সুবিধা। আরেক কারণ হলো নারীদেরকে আল্লাহ যে আলাদা কতগুলি ডিউটি দিচ্ছেন সেই ডিউটি পালনের একমাত্র কর্মস্থল ঘরের ভিতরে। মাসিক ঋতু স্রাবের সময় সারাদিন বাইরে ডিউটি করা সুবিধা না ঘরে থাকা সুবিধা? সন্তান গর্বে নিয়া সড়কে কাজ করা সুবিধা না ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের সময় রাস্তাঘাটের সুবিধা না ঘরে সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন, সূরায়ে আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন নারীরা ঘরে থাকো, কেন? জেলখানা না কর্মস্থল? বসবাসের ঘর নারীদের জেলখানা না কর্মস্থল? বসবাসের ঘর নারীর জেলখানা নয়, বসবাসের ঘর নারীর কর্মস্থল। এই কর্মস্থল এর বাইরে যাইতে পারবে কিনা এটা হচ্ছে বুঝার মতো কথা। যে সমস্ত ছাত্র শিক্ষক স্কুল কলেজে বসে লেখাপড়া করে আর করায়, এদের জন্য স্কুলের ঘরটা কলেজের বিল্ডিংটা জেলখানা না কর্মস্থল? এরা কি কর্মস্থলের বাইরে কখনো যাইতে পারে না? পারে যে সমস্ত অফিসাররা অফিসে বসে বসে অফিসিয়াল কাজ করে, এই অফিসটা এদের জেলখানা না কর্মস্থল, এরা কি অফিসের বাইরে যেতে পারে না? পারে। যে সমস্ত দোকানদারেরা দোকানে বসে বসে বেচা কিনা করে, এই দোকানটা কি এদের জেলখানা না কর্মস্থল? এরা কি দোকানের বাইরে যাইতে পারে না? অবশ্যই পারে। তাহলে বসবাসের গড় যদি নারীর জেলখানা না হইয়া নারীর কর্মস্থল হইল, তাহলে বসবাসের গড়ের বাইরে নারী যাইতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, যেহেতু বসবাসের গড় তোমাদের জেলখানা নয় কর্মস্থল, এই জন্য বলেছি কর্মস্থলে থাকো, ঘরে থাকো, দরকার হইলে বাড়ির বাইরেও যাইতে পারো। আল্লাহ কি বলছেন, বিনা দরকারে যাবে না দরকার হইলে? কি দরকার নারীদের ঘরের বাইরে যাওয়ার? কি দরকার? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, তিন রকম দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে। তোমার মনে যেটা দরকার হয় সেইটা দরকার নয়, আল্লাহ যেটা দরকার সাব্যস্ত করে দিতেন সেইটা দরকার। বুঝেন কিনা কথাটা? একটা নারীর মনে চায় এখন পথে ঘোরাফেরা করতো, এটাই আমার দরকার। তাহলে তুমি আল্লাহর গোলামি করার জন্য আসছো, তুমি আছে না মনের গোলামি করার জন্য? তাহলে তোমার মনের গোলামি করে যেটা দরকার বলবা সেটা দরকার নয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নারীরা কোন কোন দরকারে বাড়ির বাইরে যেতে পারবে তা ব্যক্ত করে দিয়েছেন মুফাসসিরিন কিরাম তাফসীরে কিতাব উল্লেখ করে দিয়েছেন। শুনতে পাওয়া যায় আজকাল নাকি অনেক মেয়েরাও বলে কোরআনের তফসির করে, আবার যাদের মেয়েরা কোরআনের তফসির করে না তারা দোষারোপ করে। খুব ভালো কথা, নারীরা যদি তফসির করার যোগ্যতা অর্জন করে থাকে তাহলে তাকে তফসির করতে বাধা দেওয়ার অধিকার কারা? কিন্তু দুইটা জিনিস দেখতে হবে, তোমার তফসির করার যোগ্যতা অর্জন করছো কিনা, হ্যাঁ, দুই নম্বর তোমার তফসির করার ক্ষেত্র কোনটা? তোমার নমাজের জায়গা মসজিদ নয়, তোমার নমাজের জায়গা জুম্মার ঘর নয়, তোমার নমাজের জায়গা ঈদগাহ নয়, তোমার নমাজের জায়গা বসবাসের ঘর। নমাজ বড় ফরজ না কোরআনের তফসির করা বড় ফরজ? বড় ফরজ নমাজ, এটার জায়গাও বাড়ির বাইরে না। আর ছোট ফরজ হইল তোমার কোরআনের তফসির করা, এটার জন্য নারী বাড়ির বাইরে যেতে হবে। কোন যুক্তি, কোন বিবেক, কোন দলে? এই জন্য আমাদের সমাজে যে সমস্ত নারীরা কোরআনের তফসির করে এদের জন্য দুইটা কথা জানা দরকার। এক নম্বর, কোরআনের তফসিরের যোগ্যতা জাননি তিনি কারে কয়? পৃথিবীর বিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআন নামক কিতাবে লিখেছেন, কোরআনের তফসির করার যোগ্যতা অর্জন করার জন্য 15 প্রকারের জ্ঞান অর্জন করতে হয়। কথা গিয়া উদাহরণ দেবো আমি আপনাদেরকে, বুঝে নিবেন যারা সমাজ তফসিরের মানে কোরআন নিয়ে আপনাদের সামনে বসে এদের মধ্যে কতটা যোগ্যতা আছে। ওই কিতাবে উল্লেখ আছে যে তফসিরের মূলনীতি বিষয়ক কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআন, পৃথিবীর বিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা জালালউদ্দিন রুমি জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ লিখেছেন। কোন মানুষের মধ্যে তফসির করার যোগ্যতা অর্জনের জন্য 15টা জ্ঞান তার থাকতে হবে। এর মধ্যে প্রথম নম্বর জ্ঞান, আরবি ভাষার বাক্য শব্দ বিন্যাস। আরবি ভাষার শব্দ বিন্যাস, যেটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় ইলমুস্তরফ বলা হয়। ইলমুস্তরফ, আরবি ভাষায় একটা শব্দ বহু রকমে রূপান্তরিত হয়, একটা শব্দ বহুভাবে রূপান্তরিত হয়। এইরকম শব্দ রূপান্তর আরবি ছাড়া দুনিয়ার আর কোন ভাষাতে নাই। একটা শব্দ 14 রকমের রূপ আছে, একটা শব্দের 28 রকমের রূপ আছে, একটা শব্দের 56 রকমের রূপ আছে। একই শব্দ 56 ভাবে উচ্চারণ হয়, 56টা অর্থ। একটা শব্দ যদি 56 ভাবে উচ্চারণ হয় আর এক একটা উচ্চারণে এক একটা অর্থ হয়, তাহলে একটা শব্দ শিখতে তার কতদিনের দরকার? এগুলো আরবি কোরআনের তফসিরের যোগ্যতা অর্জন করার জন্য যে 15টা জ্ঞানের দরকার, এর মধ্যে একটা জ্ঞান হবে, একটা মাত্র জ্ঞান। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, আরবি ভাষায় একটা শব্দ আছে আল পালু, আল পালু এর অর্থ হলো কোনো কিছু করা, কোনো কিছু করা। দেখেন এটা কত ভাবে উচ্চারণ হয় আর কতগুলি অর্থ। আল ফাল থেকে যখন গঠন করা হয় ফালা, যখন তার অর্থ হয় করিল সে একজন পুরুষ। আবার যখন এটাকে বলা হয় ফালা, ওই ফালা এই চিন্তা ঠিক আছে, লা যখন একটু লম্বা করা হয় তখন তার অর্থ হয় করিল তারা দুইজন পুরুষ। আবার আরেকভাবে পরিবর্তন করে এই শব্দটাকে বানানো হয় পালু, এর অর্থ হয় করিল তারা তিনজন পুরুষ। আবার বলা হয় পালা, এর অর্থ হয় করিল সে একজন নারী। আবার পরিবর্তন করে বলা হয় পালা তা, এর অর্থ হইল করিল তারা দুইজন নারী। আবার আবার পরিবর্তন করে বলা হয় পাল্লা, এর অর্থ হইল করিল তারা অনেক নারী। আবার পরিবর্তন করে বলা হয় পাল্টা, এর অর্থ হয় করিলে তুমি একজন পুরুষ। আবার পরিবর্তন করে বলা হয় পাল তুমা, এর অর্থ হইল করিলে তোমরা দুইজন পুরুষ। আবার পরিবর্তন করে বলা হয় পাল তুম, এর অর্থ করিলে তোমরা সকল পুরুষ। আবার উচ্চারণ করে বলা হয় পরিবর্তন করে বলা হয় পালতে, এর অর্থ হইল করিলে তুমি একজন নারী। আবার পরিবর্তন করে বলা হয় পাল তুমা, এর অর্থ হয় করিলে তোমরা দুইজন নারী। আবার উচ্চারণ পরিবর্তন করে বলা হয় পাল তুন্না, এর অর্থ করিলে তোমরা সবগুলি নারী। আবার পরিবর্তন করে বলা হয় পাল তু, এর অর্থ হয় করিলাম আমি একজন পুরুষ অথবা একজন নারী। আবার বলা হয় পাল না, এর অর্থ হইল করিলাম আমি একজন আমি অনেক পুরুষ অথবা অনেক নারী। একটা শব্দের কথাটা হইল, শব্দটা হইছে একটা শব্দের কথাটা হইছে শব্দটা হইছে এর আগে যখন আবার মা লাগাই দিবেন মা ফালা আরো শব্দটা বুঝলো কটা। এরপরে যখন ফুইলা করা হয় এরপরে হবে আরো আটাইশটা, আটাইশে আর আটাইশে ছাপ্পান্ন। আর ফালু শব্দ থেকে ছাপ্পান্নটা শব্দ গঠানো হয়, কোন সময়ে কোন শব্দটা কোন নীতিতে কোন সূত্রে কোন ভাবে গঠন হয় তখন কি অর্থ হয় এই সবগুলি জানলে কোরআনের তফসির করার পণ্ড জ্ঞানের এক জ্ঞান অর্জন হইল। কোরআনের তফসিরের নামে কোরআন হাতে নিয়ে মাঝমায় বসে যান, ভালো রকম শুনে রাখুন। কোরআনের তফসিরের যোগ্যতা অর্জন না করে যারা কোরআনের তফসির করতে বসবে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন মান ফাসসারাল কুরআনা বিরাহিহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোরআনের তফসিরের যোগ্যতা অর্জন না করে যারা তফসিরের নামে কথা বলবে এরা জাহান্নামি হওয়ার জন্য আর কোন কাজ গুনাহ লাগবে না, একটা গুনাহই যথেষ্ট হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, যে মনে চাই সেই তফসির করতে পারে না, কোন যোগ্যতা লাগে? যোগ্যতা কি মন গড়া বানাই বলতে হবে না, কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে। পনেরোটা যোগ্যতা লাগে কোরআনের তফসির করার, যোগ্যতা অর্জন করার জন্য। এর মধ্যে একটা মাত্র বাক্য শব্দ বিন্যাস, এটাকে আরবি ব্যাকরণের বলি মানে এই উত্তরণ করা হয়। দুই নম্বরটা হলো বাক্য বিন্যাস, এটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় উচ্চারণ কিভাবে হতে পারে, কিভাবে উচ্চারণ হলে কিভাবে তার অর্থ হতে পারে এগুলি জানা থাকতে হবে, এটার নাম ইলমুল কারাআত। আরেকটার নাম হইল ইলমুত তাজউদ, কোরআন শরীফ কিভাবে তেলাওয়াত করলে সহি হয় আর কিভাবে তেলাওয়াত করলে গলত হয়, কোরআন শরীফ গলত তেলাওয়াত থেকে সহি তেলাওয়াত করার মূল নীতি কি, এটার নাম ইলমুত তাজউদ জানা থাকতে হবে। যে জানে না, যে যদি বলে আমি কোরআনের তফসির করি, আল্লাহ রাসূল বলেন তুমি জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো গুনাহ লাগবে না, তুমি তোমার মতো অযোগ্য তফসির করতে গেলে কেন, এটি তোমার জাহান্নামে হওয়ার একমাত্র কারণ। তারপর আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, কোরআন যার মনে চায় সেই কোরআনের তফসির করতে পারে না, কোনো যোগ্যতা লাগে? কতটা যোগ্যতা? এর মধ্যে একটার নাম ইলমুস সরফ, একটার নাম ইলমুস সরফ, একটার নাম ইলমুন নহু, একটার নাম ইলমুল বালাগত, একটার নাম ইলমুল কারা, একটার নাম ইলমুত তাজউদ, একটার নাম ইলমুল রুসমিল খত, একটার নাম ইলমে শানে নুজুল, একটার নাম ইলমে তারিখ। যেরকম পনেরোটা যোগ্যতা থাকে সে কোরআনের তফসির করার যোগ্য হতে পারে। পনেরোটা জ্ঞান অর্জন করার আগে যারা কোরআনের তফসির করার মতো দুঃসাহস করবে, আলিম জরিবি আল্লাহ বলেন মান ফাসসারাল কুরআন বিরাহিহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। ও যোগ্য লোকেরা যদি কোরআনের তফসির করতে যায় তাহলে তারা জাহান্নামী হওয়ার জন্য আর কোন পাপ করা লাগবে না, একটা পাপই যথেষ্ট। এই জন্য আমাদের বুঝতে হবে যাদের মধ্যে কোরআনের তফসিরের যোগ্যতা ছিল তারা তফসিরে কি লিখছেন, যে আল্লাহ না মুসলমানের নারীদেরকে বলছেন ঘরে থাকো, মানে আছে কথা ঘরে থাকো, মুসলমানের নারীরা ঘরে থাকো। কেন, কত কারণে? দুই কারণে। এক নম্বর কারণ, না বসবাসের গড় নারীদের কর্মস্থল, বসবাসের গড় নারীদের কর্মস্থল, দুনিয়ার জীবন যাপনের জন্য বসবাসের গড় নারীদের কর্মস্থল, ধর্ম পালনের জন্য বসবাসের গড় নারীদের কর্মস্থল, ধর্মের বেলায় বসবাসের গড় নারীদের কর্মস্থল। কিভাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসাই ফাআলু বুয়ুতিহিন, নারীদের শ্রেষ্ঠ মসজিদ হলো তাদের ঘরের কোণা, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। কিন্তু পুরুষের জন্য ঘরের কোণা মসজিদ নয়, পুরুষের জন্য মসজিদ নামে যে আলাদা ঘর নির্মাণ করা হয় সেটা হলো তাদের মসজিদ। এই জন্য পুরুষ এতেকাব করতে হবে পুরুষের মসজিদে, নারীদেরও এতেকাব করতে হবে পুরুষের মসজিদে। কি বলছেন? যার নামাজের জায়গা যেখানে তার এতেকাব সেখানে, এই কথা বুঝলেন কি? যার নামাজের জায়গা যেখানে তার এতেকাব সেখানে। বলুন পুরুষের নামাজের জায়গা দুখায়, সুতরাং তার এতেকাব হোক। বলেন নারীর এতেকাব কোথায়, সুতরাং তার নামাজ ঘরের কোণা। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, খায়রু মাসাজিদিন নিসাই ফাআলু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ হলো তাদের ঘরের কোণা। পুরুষ যদি মসজিদের জমাতে অকারণে না গিয়া ঘরের কোণায় একা নামাজ পড়ে, আজ পর্যন্ত শুনছেন কোন মুফতি বলছেন এই নামাজ হইল না, এই নামাজ হবে না? বলেন তো হবে, হয়ে যাবে, কিন্তু সওয়াব নষ্ট। নামাজ আদায় হয়ে গেল কিন্তু তোমার নামাজের সওয়াব নষ্ট। তোমার মসজিদ যেখানে সেখানে গিয়া তুমি নামাজ পড়লে পাবে পরিপূর্ণ সওয়াব, নারীর মসজিদ যেখানে সেখানে নারী গিয়া নামাজ পড়লে হবে পরিপূর্ণ সওয়াব। পুরুষ যদি নারীর মসজিদে নামাজ পড়ে তার সওয়াব নষ্ট, নারী যদি পুরুষের মসজিদে নামাজ পড়ে তারও সওয়াব নষ্ট। এই জন্য কোন নারী যদি মসজিদের নামাজের জমাতে সামিল হইয়া যায় নামাজ হবে না বলার কোন ফতোয়া নাই, নামাজ হয়ে যাবে। যেমন ভাবে কোন পুরুষ যদি গড়ের কোনায় একা একা ফরজ নামাজ পড়ে ফেলে নামাজ হইল না বলার উপায় নাই, নামাজ হইল কিন্তু সওয়াব নষ্ট হইল। তেমনি ভাবে নারীও যদি মসজিদে গিয়া জমাতে সামিল হয় নামাজ হইল না বলার উপায় নাই, নামাজ হইল কিন্তু সওয়াব নষ্ট হইল। কথা বুঝলেন কি না দেখেন? আরো পরিষ্কার হাদিস শুনেন, একজন মেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর রাসূল, আপনি বলেছেন মদিনা শরীফের মসজিদের জমাতে সামিল হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব কি আমার হাসিল করার কথা নাই? আল্লাহর রাসূল বলেন, ওই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোণায় একা একা করে। তাহলে মদিনা শরীফের মসজিদে জমাতে সামিল হইলে 50,000 রাকাতের সওয়াব নারীর জন্য না পুরুষের জন্য? এই কথাগুলি আমাদের সমাজে ব্যাপক ভাবে আলোচনা হয় না, এই হাদিস গুলি আলোচনা হয় না, না হওয়ার কারণে কিছু ওই সমান অধিকারবাদী কিছু ধার্মিক আবির্ভাব হইছে সমাজে, এরা নারী পুরুষের নমাজের মধ্যে অসমান অধিকার করতে চায়, দুনিয়ার কাজে সমান অধিকার করতে চায়, আর এরা ধর্মের কাজে সমান অধিকার করতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের মধ্যে সংসারের কাজে অবদান করে দিচ্ছেন, ধর্মের কাজে অবদান করে দিচ্ছেন। এক দলে সংসারে করতে চায় নারী পুরুষ সমান, আর এক দলে ধর্মের বেলায় করতে চায় নারী পুরুষ সমান। ঘুরাইয়া ফিরে এক কথাই, সমান সমান হই, কোনদিন হবে না, নারী পুরুষ কোনদিন সমান হয় না। পুরুষ যদি ও কারণে মসজিদের জমাতে সামিল না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন যে সমস্ত পুরুষেরা মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়ে না, একা একা ঘরের কোণায় নামাজ পড়ে ফেলে, আমার মনে চায় তাদের ঘর আগুন দিয়ে জ্বালাই দিতাম। দেখতাম কোন জিনিসের মায়া তাদেরকে মসজিদ ছাড়াই, কিন্তু দুই দলের কারণে এদের ঘরে আমি আগুন দিলাম। একদল হলো শিশু, শিশুদের তো ঘরে থাকতে হবে, এই সমস্ত পুরুষরা যারা ঘরে একা নামাজ পড়ে এদের ঘরে যদি আমি আগুন দিয়ে জ্বালাই দিই তাহলে শিশুরা যাবে কোথায়? আর একদল হলো নারী, নারীরা তো ঘরে নামাজ পড়বে, আমি যদি পুরুষরা মসজিদে না যাওয়ার কারণে এদের গোট যদি আগুন দিয়ে জ্বালাই দিই, নারীরা নামাজ পড়বে কোথায়? এই জন্য নারীদের কারণে আর শিশুদের কারণে এদের ঘরে আগুন দিলাম না। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে পুরুষ নামাজ পড়বে মসজিদে, নারী নামাজ পড়বে বর্তমানে ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর এর 36 নম্বর আয়াতে বলে, সূরা নূরের 36 নম্বর আয়াতে বলে, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এই সমস্ত ঘরকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। সমস্ত তফসিরে লেখাতে যে সমস্ত ঘরকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন বলেছেন সূরা নূরের 36 নম্বর আয়াতে, এই ঘরের অর্থ হল মসজিদ। মসজিদকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন, মসজিদের মর্যাদা দাও। মসজিদের মর্যাদা দেওয়ার ব্যবস্থা কি? মসজিদে মর্যাদা দেওয়ার বিভিন্ন ব্যবস্থা আছে, সবগুলি একদিনে বললে এক পাতায় সময় শেষ হয়ে যাবে। আমার অনেক কথা জানলে বলার বাকি আছে, যেগুলি বলতে হবে। এর এক দুইটা উদাহরণ দিচ্ছি, শুনেন। মসজিদকে মর্যাদা দেওয়ার এক নম্বর ব্যবস্থা হলো মসজিদে কোনো নাপাক প্রবেশ করানো যাবে না। মসজিদ আল্লাহর পবিত্র ঘর, এখানে কোনো অপবিত্র জিনিস প্রবেশ করানো যাবে না, গুনাহ হবে। মসজিদে নাপাক জিনিস ঢুকাইলে কি হয়? গুনাহ হয়। কেন? আল্লাহ সূরা নূরের 36 নম্বর আয়াতে বলেছেন মসজিদকে মর্যাদা দাও। মর্যাদা দেওয়ার যত পদ্ধতি আছে এর মধ্যে একটা পদ্ধতি হলো মসজিদে নাপাক জিনিস ঢুকানো যাবে না, ঢুকাইলে গুনাহ হবে। বুঝে থাকলে এবার বলুন, মেয়ে লোকেরা মাসিক বেমারের সময় পাক থাকে না নাফাক থাকে? মসজিদের নাফাক ঢুকাইলে মসজিদের মর্যাদা হয় না অপমর্যাদা হয়? তাহলে মেয়ে লোক নাফাকের সময় মেয়ে লোক মসজিদে ঢুকলে মসজিদের মান হবে না অপমান? এই জন্য নাফাক অবস্থায় মেয়ে লোকদের মসজিদে প্রবেশ করা আরাম। আজকাল যারা যারা নারী পুরুষের এবাদত বন্দীর বেলায় নারী পুরুষদেরকে সমান করতে চায়, তারা এমনকি তাদের মধ্যে এমন লোকও পাওয়া যায় যারা বলে না নাফাকের সময়ও নারীরা মসজিদে যেতে পারে। একটা পদ্ধতি হইল, কোন নাফাক মানুষও মসজিদে ঢুকতে পারবে না, যার উপর গোসল ফরজকে মসজিদে ঢুকতে পারবে না, আর যার শরীরে বা কাপড়ে বা কোন কিছুতে কোন নাফাক আছে না মসজিদে প্রবেশ করা হচ্ছে। মসজিদকে মর্যাদা দেওয়ার যত পদ্ধতি আছে এর মধ্যে একটা সাধারণ পদ্ধতি, যে সমস্ত শুধু শুধু ছেলে মেয়েরা পাক নাপাক বুঝে না, পাক বুঝে না নাপাক বুঝে না, এদেরকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে। কেন? তার নাপাক প্যান্ট নিয়ে মসজিদে প্রবেশ করবে, তোমার খবর থাকবে না তার প্যান্ট নাপাক। তার নাপাক জামা নিয়ে এসে মসজিদে প্রবেশ করবে, তুমি জানবেও না তার গায়ের জামা নাপাক, তখন মসজিদের সাথে বিয়াদ দেবে। এই কারণে যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা পাক নাফাক বুঝে না, এদেরকে মসজিদে প্রবেশ করাইলে মসজিদের পবিত্রতা রক্ষা করে না, মসজিদের মান মর্যাদা রক্ষা করে না। আপনি যখন জমাতে সামিল হইয়া ইমামের সাথে যাইবেন, তখন সে আব্বাগু আব্বাগু বলে চিৎকার দিয়া কান্না শুরু করবে, সমস্ত মুসল্লিদের নামাজ পড়তে বড় মজা হবে নাকি বলে? তাহলে এমন শিশুরা যারা মসজিদে নিয়ে আসে এরা কি মসজিদের মর্যাদা দেয় না অপমর্যাদা করে? এইরকম পনেরোটা কারণ আছে যে কারণে মসজিদের অপমর্যাদা হয়। এই পনেরোটা কারণ থেকে বিরত থেকে মসজিদে আসলে মসজিদের মর্যাদা রক্ষা করা হয়। সবগুলি একদিনে বলা যাবে না, দুইটা মাত্র উদাহরণ দিলাম। আমার মূল কথা বলার যেটা উদ্দেশ্য সেটা হলো সূরা নূরের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন মসজিদকে মর্যাদা দাও। এটা কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। 37 নম্বর আয়াতে বলেন যে ঘরের নাম মসজিদ, আর 36 নম্বর আয়াতে বলেন ওই ঘরে পাওয়া যাবে কাদেরকে? রিজালুন বলেছেন, নিশালুন নয়, মসজিদে নারীদেরকে পাওয়া যাবে না, মসজিদে পুরুষদেরকে পাওয়া যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ ব্যবধান করে সৃষ্টিও করেছেন, নারী পুরুষ ব্যবধান করে নামও রেখেছেন, নারী পুরুষ ব্যবধান করে যোগ্যতাও দিয়েছেন, নারী পুরুষ ব্যবধান করে ডিউটিও দিয়েছেন। সংসারের ডিউটিও নারী পুরুষে ব্যবধান, ধর্মের ডিউটিও নারী পুরুষে ব্যবধান। এই জন্য মসজিদে কাদেরকে পাওয়া যাবে? আল্লাহ নিশাউন বলেননি, নারীদেরকে। কেন? হাদিস করিয়া আল্লাহ তো বলে দিয়েছেন খাইরু মাসাজিদিন নিসাই কাউমিউতিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ হলো তাদের ঘরে। আশা করি এই আলোচনার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন ধর্মের কাজেও নারী পুরুষ সমান, না ধর্মের কাজেও ব্যবধান আছে, ধর্মের কাজেও নারী পুরুষের ব্যবধান আছে। এইটা একটা কথা আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন যে তোমাদের কোন নারী যদি মসজিদের নমাজে গিয়া শরীক হইতে চায় তাহলে তোমরা বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না, এর মানে হলো ফজিলত বেশি না অনুমতি, বাধা না দেওয়াটা ফজিলত না অনুমতি, আর গড়ে নমাজ করলে বেশি সব, এটা অনুমতি না ফজিলত। এই অনুমতি তো আছে, পুরুষ যদি একা একবার ঘরে শোনায় নমাজ বিড়াল হয় নমাজ হবে না, না হয়ে যাবে কিন্তু সব নষ্ট, মেয়ে লোক যদি মসজিদে গিয়ে জমাতে সামিল হয় নমাজ হয়ে যাবে কিন্তু সব নষ্ট। এই কথাটা আল্লাহ রসুল কখন বলেছিলেন এবং রসুলের সেই কথাটা কখন বাস্তবায়ন সম্ভব, উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলে আল্লাহ রসুল যখন বলেছিলেন যে নারীদেরকে মসজিদে যাইতে চাইলে বাধা দিও না, ওই পরিবেশ বর্তমানে আর নাই। বলেন নবীর হাদিসের মর্ম, চোদ্দ শত বছর পরে দুনিয়াতে আসার পরে আমরা বেশি বুঝলাম না নবীর দিদি বেশি বুঝছিলেন আমাদের চেয়ে। আজকাল তো এমন বন্দী পাওয়া যায় হাদিসের যে হে নবীর বিবির থেকে হাদির বিধি বুঝছে, নবীর বিবি সারা জীবন নবীর গড় করে নবীর হাদির বুঝলেন না, এ নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার চোদ্দ শত বছর পরে দিনে দিয়ে নবীর হাদির বিধি বুঝবে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলে নবী যে বলেছিলেন তোমাদের নারীরা মসজিদে যাইতে চাইলে বাধা দিও না, এটা একটা একটা পরিবেশে বলেছিলেন, ওই পরিবেশে ঠিক আছে, ওই পরিবেশে ঠিক আছে, কোন পরিবেশ আয়েশা বলেন বর্তমানে সেই পরিবেশ নাই, বর্তমান পরিবেশ যদি নবী দেখতেন তাহলে নিষেধ করে দিতেন পরিষ্কার, সাবধান নারীরা মসজিদে যাবে, তাহলে নবীর নবী দুনিয়াতে তাহাকালীন পরিবেশ আর নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নবীর বিবি আয়েশার আমলের পরিবেশে একশো বছরের ব্যবধান না পাঁচ সাত বছরের ব্যবধান, পাঁচ সাত বছরের ব্যবধান, পাঁচ সাত বছরের ব্যবধান, তাহলে পাঁচ সাত বছর আগে নবী দুনিয়াতে থাকতে পরিবেশটা কেমন ছিল আর নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আয়েশার বাকি জীবনে পরিবেশটা কেমন হইল, যে বুধার জন্য একটা ঘটনা বলি শুনে, এক ব্যক্তি নূতন মুসলমান হইল, মুসলমান হয়ে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এসে বলল হুজুর আমি মুসলমান হয়েছি, কলেমা পড়ে মুসলমান হয়েছি, জীবনে অনেক গুনাহ কাটা করছি, যেদিন কাফির ছিলাম তওবা করে ছেড়ে দিছি, এই সমস্ত গুনাহ জীবনে কোনো কোনোদিন করব না, তবে একটা গুনাহ আমি মুসলমান হওয়ার পরও আমার করতে হবে, সব গুনাহ তওবা করে ছেড়ে দিছে, যেদিন কাফির ছিল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জীবনে আর কোন গুনাহ করবে না, একটা গুনাহ মুসলমান হওয়ার পরেও করতে হবে। রাসূল বলে যেটা কোন গুনাহ, লোকটা বলে সেটা হলো জিনা করা। আল্লাহ রাসূল খুব ঠান্ডা ভাবে তাকে জিজ্ঞাসা করলেন তুমি যে জিনা করার গুনাহ যে মুসলমান হওয়ার পরও তোমার করতে হবে, তুমি কার সাথে জিনা করবে, তোমার মা বোনের সাথে না অন্য লোকের মা বোনের সাথে? সে বলে না হুজুর আমার মা বোনের সাথে নয়, আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে তাহলে বলো তো তোমার মা বোনের সাথেও অন্য লোকের জিনা করতে দিবে কিনা? সে বলে না আমার মা বোনের সাথে অন্য লোকের জিনা করতে দেব। রাসূল বলেন কেন? বলে আমার পেস্টি দেবাতে। রাসূল বলেন তোমার পেস্টি আছে আর যার মা বোনের সাথে তুমি জিনা করবা তার পেস্টি নাই? তখন লোকটা বলে ঠিকই তো, আমি তো কথাটা এত গভীর ভাবে চিন্তা করি নাই আগে, আমার মা বোনের সাথে অন্য লোকে দিনা করলে যেমন আমার মা ইজ্জত নষ্ট হয়, আরেক লোকের মা বোনের সাথে আমি দিনা করলে তাও তো আমার ইজ্জত নষ্ট হয়, হুজুর আমি কথা বুঝতে পেরেছি, কথা দিলাম আজকে থেকে আর দিনাও করবো। এই লোকটা পরবর্তীতে বলে রাসূল আমাকে এভাবে বুঝিয়ে দেওয়ার পর আমি বুঝতে পেরেছি যে অন্য লোকের মা বোনের সাথে দিনা করলে যেমন ভাবে তার মা ইজ্জত নষ্ট হয়, অন্য লোকের মা বোনকে কুনজরে দেখলেও তার মা ইজ্জত নষ্ট হয়, সেই কারণে রাসূল এই কথা বলার পর থেকে আর জীবনে কোনদিন আমি কোন লোকের মা বোনকে আমি কোন জোরে দেখিনি। এটা ছিল কোন সময়ের সমাজ? রসুলের সময়ের সমাজ। রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে রসুলের দিদিগণের আমলে এই রকম সমাজ আর থাকেনি, অনেক নতুন নতুন মুসলমান হয়েছে যারা এখনো রাস্তাঘাটে নারীদেরকে কোন জোরে দেখে। এটা কোন যুগের কথা? আপনাদের যুগে। নবীর দিদি আয়েশার যুগে, নবীর দিদি আয়েশার যুগের কথা। এখন রাস্তাঘাটে এমন কিছু নতুন নতুন মুসলমান হয়েছে যারা রাস্তাঘাটে নারী দেখে ভাইলে কোন জোরে দেখে। এই জন্য আয়েশা বলেন, নবীর যে পরিবেশে বলছিলেন মেয়ে লোকরা মসজিদে গেলে বাধা দিও না, সেই পরিবেশ এখন নাই। এখনের পরিবেষ যদি নবী দেখতেন পরিষ্কার নিষেধ করে দিতেন। তবে আপনাদের যুগটা আয়েশার যুগের থেকে আরো উন্নত নাকি বলে, আপনাদের যুগটা নবীর দিদি আয়েশার যুগের থেকে আরো উন্নত। এখন রাস্তাঘাটে কোন মেয়ে লোক, বেহর্দা মেয়ে লোক, কোন যুবতী মেয়ে লোক খাইলে কোন মুসলমানে আর কোন জনে দেখে না। যদি বলেন কথম খাইয়া যে হ্যাঁ, তাহলে অবশ্যই এখন নবীর হাবিস ঠিক আছে, এখনো নারীরা মসজিদে যাইতে চাইলে বাধা দেওয়ার দরকার নাই। কথা বুঝে আসলো কি না? তাহলে নবীর হাবিসটা কি রহিত হয়ে গেল না শর্ত সাপেক্ষে বলব, শর্ত সাপেক্ষে বলব? এখনো যদি আপনি সেই পরিবেশ পান, এখনো আপনার বাবুকে মসজিদে যেতে বাধা দিবেন না। আয়েশা বলেন পরিবেশ যদি না ভাও তাহলে নবী নিজে দেখ, এই পরিবেশ দেখে নবী নিজেও বাধা দিতে। এইবার বুঝলেন কিনা বহারি শরীফের হাদিসের মর্মটা? যে বহারি শরীফের হাদিস দিয়ে বলা হয় যে আল্লাহ রসুল বলছেন বাধা দিও না, তোমরা বাধা দেন না লাগে। আমি বলিয়া রসুলের দিন বলছেন যে এই পরিবেশে না সেই পরিবেশে, তুমি সব পরিবেশে সমান কথা বল নেওয়া লাগে। কথা বুঝলেন কিনা হাদিসটা? মন আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, পুরুষ যদি মসজিদে জমাতে নামাজ পড়ে পরিপূর্ণ সব পায়, একা একা ঘরে নামাজ পড়ে দিলে নামাজ আদায় হয়ে যায় কিন্তু সব নষ্ট হয়ে যায়। পুরুষ ঘরে আদায় নামাজ আদায় দিলে সব নষ্ট করলেও তার সংসারের কিছু লাভ হয়, দুনিয়ার কিছু উপকার হয়। কি কি উপকার? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচল, মসজিদে আসা যাওয়া কষ্ট থেকে বাঁচল, গাড়ি নিয়ে মসজিদে আসা যাওয়া করতে গেলে গাড়ির জ্বালানি তেল বাঁচল। পুরুষ যদি একা একা ঘরে নামাজ পড়ে সব নষ্ট করে সংসারের কিছু উপকার হয়। নারী যদি মসজিদে গিয়া নামাজ পড়তে যায় দুনিয়াও নষ্ট আখেরাতও নষ্ট। নারী যদি মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ে এক নম্বরে সব নষ্ট, দুই নম্বরে সময় নষ্ট, তিন নম্বরে আসা যাওয়ার কষ্ট, চার নম্বরে তেল পুরার খরচ। কোন বুদ্ধি দিল পুরুষের? পুরুষের তো কিছু না কিছু বুদ্ধি বাকি দিল, নমাজের সব নষ্ট করলাম, তেলের পয়সা বাঁচাইল। নারী যে মসজিদে নামাজ পড়তে গেল নমাজের সব নষ্ট করলো, তেলের পয়সাও গেল, আমও গেল, তারাও গেল। এই জন্য আমাদের বুঝা দরকার আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদের যেমন ভাবে সংসারের ডিউটি আলাদা আলাদা করে দিয়েছেন, তেমনি ভাবে নারী এবং পুরুষদের এবাদত বন্দীর অনেক ডিউটি আলাদা আলাদা করে দিয়েছেন, পুরুষের আলাদা ডিউটি নারীর আলাদা ডিউটি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে, বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমানের নারীরা তোমরা যার যার বসবাসের ঘরে বাস করো। বলুন কোন কারণ, কত কারণে বলেছিলাম? দুই কারণে। একটা হলো বসবাসের ঘর তোমাদের কর্মস্থল, বসবাসের ঘর কর্মস্থল। আর একটা হলো মান ইজ্জত রক্ষার সহজ ব্যবস্থা, মান ইজ্জত রক্ষার সহজ ব্যবস্থা। মান ইজ্জত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন নারীকে যদি কোন পুরুষে কোন নজরে দেখে এতে ও নারীর মান কিছু না কিছু নষ্ট হয়। যারা আছে এরা বুঝে কেমনে নষ্ট হয়, যারা নাই হে কি বুঝবো কি কি নষ্ট কি? আপনার গায়ে যদি জামা থাকে সে বুঝবেন ময়লা কিভাবে হয়, যে জামা পরে অভ্যাস হয় নাই হে কি বুঝবে জামা ময়লা কিভাবে হয়। যারা মান আছে এরা বুঝে মান কেন নষ্ট হয়, যারা মান বলতে কিছু না এ নষ্ট কি বুঝে। দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কিভাবে বলেছেন কোরআনে সূরা আহজাবের, সূরা আহজাবের 31 নম্বর আয়াতে লিখে দিন আমার কথা শেষ হইলে পরে, কথা শেষ হওয়ার পরে লিখে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলে, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কাওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়াকুলনা কাওলাম মারুফা। অন্য কোন নারী বিধবা হলে যে কোন মুসলমান পুরুষ ওই বিধবা মুসলমান নারীকে বিয়ে করতে পারে, কিন্তু ইসলাম ধর্মে নবীর বিবি বিধবা হলে পরে আর কোন উম্মতের জন্য নবীর বিধবা বিবিকে বিয়ে করা হারাম। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনদের কাছে নবী হলেন সমস্ত জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র, আর নবীর বিবিগণ হলেন উম্মত সমস্ত উম্মতের জন্য মা। এখানে মা বলার ব্যাখ্যা হইল যে তুমি তার গর্ব থেকে জন্ম হইছো না, এই হিসাবে না তোমার গর্ভধারিণী মা, বরং এখানে মা কথার ব্যাখ্যা হইল তোমার গর্ভধারিণী মা কে বিয়ে করা তোমার জন্য যেই রকমের হারাম, নবীর বিধবা বিবিকে বিয়ে করাও তোমার জন্য সেই রকমের হারাম। বিয়ে করার বিয়ে করা হারাম হওয়ার বেলায় মা, বিয়ে হারাম হওয়ার বেলায় মা, কিন্তু গর্ভধারিণী মায়ের সাথে তো পর্দা লাগে না। আল্লাহ বলেন নবীর বিবির সাথে আরো করা ভাবে কথা আছে, তাহলে নবীর বিবিরা আমাদের মা পর্দার বেলায় না বিয়ার বেলায়, সেই তফসিল তো মনে রাখতে হবে। আল্লাহ যে কোরআনে নবীর বিবিকে আমাদের মা বলেছেন, মার সাথে যেমন পর্দা লাগে না নবীর বিবির সাথেও পর্দা লাগবে না, সেই ব্যাখ্যায় না মা কে যেমন বিয়া করা যায় না নবীকেও বিয়া করা নবীর বিবিকেও বিয়া করা যাবে না, সেই ব্যাখ্যায় এক ব্যাখ্যা মতে নবীর বিবি তোমাদের মা, ওই পর্দার বেলা পর্দার ব্যাখ্যায় নয়, বরং পর্দার বেলায় আল্লাহ বলেন ৩২ নম্বর আয়াতে নবীর বিবিগণকে বলেন তোমাদের গলার আওয়াজের পর্দা করতে হবে। গলার আওয়াজের পর্দা কিরকম? গলার আওয়াজের পর্দা করতে হবে সমস্ত মুসলমান নারীদের, নবীর বিবিদেরকে আরো সতর্কতার সাথে করতে হবে। শরীরের পর্দা করতে হবে সমস্ত মুসলমান নারীদেরকেই, নবীর বিবিদেরকে আরো কঠোর ভাবে করতে হবে। গলার আওয়াজের পর্দা করতে হবে সমস্ত মুসলমান নারীদেরকেই, নবীর বিবিকে আরো কঠোর ভাবে করতে হবে। মহাত্মী রেখারাম লেখেছেন গলার আওয়াজের পর্দা কোনটা, আল্লাহ বলেন যদি আল্লাহর শাস্তির ভয় তোমাদের অন্তরে থাকে তাহলে ভিন্ন কোন পুরুষের সাথে কথা বলতে গেলে মধুর আওয়াজে বলবে না, কর্কশ আওয়াজে, গলার আওয়াজের কথা। যদি দরকার হয় একটা নারী ভিন্ন কোন পুরুষের সাথে কথা বলা দরকার হইতেও পারে, দরকার হইতেও পারে, ভিন্ন কোন নারীর যদি ভিন্ন কোন পুরুষের সাথে কথা বলার দরকার হয় তাহলে আল্লাহ বলেন মধুর আওয়াজে বলবে না, কর্কশ আওয়াজে বলবে, আওয়াজের মধ্যে যেন মজা না পাওয়া যায়, আওয়াজের মধ্যে যেন বে মজা লাগে এমন আওয়াজে কথা বলবে, এটার নাম গলার আওয়াজের পর্দা। কথা বুঝতে পারলেন আপনারা? বুঝে থাকলে এবার বলুন, কোরআন শরীফ কর্কশ আওয়াজে পড়ার কথা না মধুর আওয়াজে পড়ার কথা? এই জন্যই নারীরা ইমাম হতে পারে না, কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন কোরআন শরীফ মধুর আওয়াজে পড়ো, যাকে আল্লাহ যে পরিমাণ মধুর আওয়াজ দিতেন সেই পরিমাণ মধুর আওয়াজে করো, আরেকজনের আওয়াজ নকল করার লাগে তারা আড্ডা করার মতো না। এটাও আমাদের সমাজে আরেকটা ঢুকছে, আমারে আল্লাহ যে পরিমাণ সুর দিতেন এই পরিমাণ সুরে ভরবো না, আরেকজনের সুর নকল করার চেষ্টা করবো, এটা নয়। তোমাকে আল্লাহ যে পরিমাণ মধুর আওয়াজ দিতেন ওই পরিমাণ মধুর আওয়াজে কোরআন তেলাওয়াতের চেষ্টা করো। গেল আমরা যারা কোরআন তেলাওয়াত করি আমাদের মধ্যে একটা ব্যতিক্রম হয়, আমি আরেকজনের সুর নকল করার চেষ্টা করি, এটার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন। আমাকে আল্লাহ যে পরিমাণ সুর দিচ্ছেন সেই পরিমাণ সুরে কোরআন করবো, এটা আল্লাহ রাসূল হাদিস থেকে বলেছেন। আরেকটা হলো কোরআন তেলাওয়াত শুনেন যারা, একজনের গলার আওয়াজ যদি খুব সুন্দর হয় তিনি সুন্দর আওয়াজে একটা আয়াত তেলাওয়াত করে শেষ করার মাধ্যমে সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলে অনেক শ্রোতা। যেখান থেকে এইভাবে আল্লাহ কোরআনে কি বলেন, আল্লাহ বলেন ইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়া শোনো এবং চুপ থাকো। আল্লাহ কি বলছেন কোরআন তেলাওয়াতের সময়? সুবহান আল্লাহ বলতাম, আল্লাহু আকবার বলবো, আল্লাহ আল্লাহ বলবো না? আল্লাহ বলেছেন চুপ থাকো, চুপ থাকো, এটা আল্লাহর কালামের মর্যাদা। আল্লাহর কালাম যতক্ষণ তেলাওয়াত হবে মনোযোগ দিয়া শুনবা, শুনতে হবে, চুপ থাকতে হবে, এটা আল্লাহর কালামের মর্যাদা। বলেন কর্পস্বরে ভরবে না মধুর সুরে ভরবে, ভিন্ন নারীর মধুর সুর ভিন্ন পুরুষে শুনলে কি হয়? আল্লাহ বলেন ভিন্ন নারীর মধুর আওয়াজ শুনলে তারে বুক করার রূপ কোন পুরুষের মনে লাগে না। আল্লাহ কথাটা অবাস্তব বলছে, কি বলেন আপনারা? অনেক পুরুষে যে আমাদের সাথে বলে যে না আমাদের মনে তো কোনো লুক লাগে না, তাহলে আল্লাহ ইচ্ছা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে বারবার বলেছেন আল্লাহু আলিমুন বিযাতি সুদূর, তোমার মনের কথা গোপন যতই রাখো না কেন আল্লাহ ভালো জানে। ভিন্ন নারীর মধুর কণ্ঠস্বর শুনলে তোমার মনে যে উপভোগের লুক লাগে তুমি স্বীকার করো আর না করো আল্লাহ জানে। সুতরাং সূরায়ে আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ভিন্ন নারীর মধুর সুর ভিন্ন পুরুষে শুনলে তারে উপভোগ করার লোভ জাগে। এবার বলেন আপনার মা আপনার বোন আপনার দিদি আপনার যুবতী মেয়ের মধুর কণ্ঠস্বর শুনে ভিন্ন পুরুষের মনে যদি আপনার মা বোনকে উপভোগ করার লোভ জাগে তাহলে আপনার প্রেস্টিজ বাড়ে না কমে? এই প্রেস্টিজ বোঝার মতো চান্স কতজন মুসলমানের আছে? আল্লাহ ফকরুল আলমিন এতটুকু অপমানও কোন মুসলমান নারীর জন্য বরদাস্ত করেন না। এই জন্য বলেন দেহের পর্যায়ে শুধু নয় গলার আওয়াজেরও পর্দা করতে হবে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন আল্লাহ পর্দার বিধান দিলেন নারীদেরকে কঠোর করার জন্য না নারীদের মান সংরক মান হেফাজত করার জন্য, মান হেফাজত করার জন্য এই কথাটা বুঝতে হবে। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়ুবদিনা যীনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন কোন ভিন্ন পুরুষ যদি কোন ভিন্ন নারীকে উপভোগের লোভে দেয় এই দেখে মানে চোখের দ্বারা জিনা করে, দেখে মানে চোখের দ্বারা জিনা করে, কোন ভিন্ন পুরুষ যদি কোন ভিন্ন নারীর সাথে ফালতু গফ করে আল্লাহ রাসূল বলেন সে মুখের দ্বারা তার সাথে জিনা করে। রাসূল বলেন কোন ভিন্ন পুরুষ যদি ভিন্ন নারীর মুখ থেকে ফালতু গোফ মনোযোগ দিয়ে শুনে রাসূল বলেন সে ওই নারীর সাথে কানের দ্বারা জিনা করে। রাসূল বলেন কোন ভিন্ন পুরুষ যদি কোন ভিন্ন নারীকে তাস করে সে ওই নারীকে হাতের দ্বারা জিনা করে। রাসূল বলেন কোন ভিন্ন পুরুষ যদি কোন ভিন্ন নারীকে নিয়ে নির্জনে চলাফেরা একা একা চলাফেরা করে, রাসূল বলেন ওই পুরুষটা ওই নারীটার সাথে পায়ের দ্বারা জিনা করে। রাসূল বলেন কোন ভিন্ন পুরুষ যদি ভিন্ন নারীর সাথে মিলি সহবাসে সঙ্গমে মিলিত হয় ওই পুরুষটা ওই নারীর সাথে লজ্জার স্থানের দ্বারা জিনা করে। এই হাদিসে আল্লাহ রাসূল ছয় প্রকার জিনা বলেছে। প্রথম নম্বর হল চোখের জিনা, দুই নম্বর মুখের জিনা, তিন নম্বর কানের জিনা, চার নম্বর হাতের জিনা, পাঁচ নম্বর পায়ের জিনা, ছয় নম্বর লজ্জাস্থানের জিনা। যদি আপনারা মনে করেন আপনাদের রসুল মিথ্যা বলেছেন তাহলে আমার বলার কিছু নাই, আর যদি আপনারা মনে করেন আপনাদের নবী মিথ্যা বলেন না, আবারও শুনুন, রসুল বলেন ভিন্ন নারীকে নূরের দৃষ্টিতে দেখলে চোখের জিনা হয়, ভিন্ন নারীর সাথে ফালতু গল্প করলে মুখের জিনা হয়, ভিন্ন নারীর ফালতু গল্প শুনলে কানের জিনা হয়, ভিন্ন নারীকে তাস করলে হাতের জিনা হয়, ভিন্ন নারী নিয়ে চলাফেরা করলে পায়ের জিনা হয়, ভিন্ন নারীর সাথে মিলামিশা করলে লজ্জাস্থানের জিনা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর এর ৩০ নম্বর আয়াতে বলে قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. কতক্ষণ সূরা কত নম্বর আয়াত? সূরা নূরের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন লক্ষ্য সামলায়, লজ্জাস্থান সামলায়। লজ্জাস্থানে গিয়ে শেষ হয়, যে স্টেশন থেকে গাড়ি ছাড়ে সেইখান থেকে যদি ছাড়তে দেওয়া হয় না, যেখানে যেতে চায় সেখানে কখনো যেতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন চৌকের দিনা বন্ধ করো যদি লজ্জাস্থানের দিনা বন্ধ করতে চাও। সূরার কত নম্বর আয়াত? সূরা নূরের ৩০ নম্বর আয়াত। চোখের দিনা বন্ধ করো যদি লজ্জাস্থানের দিনা বন্ধ করতে চাও, চোখ থেকে যদি চোখের স্টেশন থেকে যদি জিনার গাড়ি ছেড়ে দাও, মুখের স্টেশনে বসবেই, মুখের স্টেশনে এই জিনার গাড়ি বসলে, কানের স্টেশনে বসবেই, কানের স্টেশনে বসলে, হাতের স্টেশনে বসবেই, হাতের স্টেশনে বসলে, পায়ের স্টেশনে বসবেই, পায়ের স্টেশনে বসলে লজ্জাস্থান পর্যন্ত বসবেই। কাজেই লজ্জাস্থানের দিনা বন্ধ করার প্রথম পদক্ষেপ হইল চোখের দিনা বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে নূরের ৩০ নম্বর আয়াতে বলেছেন। এবার ৩১ নম্বর আয়াত, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن. হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলমান নারীদেরকেও বলে দিন চোখের জিনা যেন বন্ধ করে যদি লজ্জাস্থানের জিনা বন্ধ করতে চায়। সূরার কত নম্বর আয়াত? কত নম্বর? নারীরাও যদি লজ্জাস্থানের দিনা থেকে বাঁচতে চায় চোখের দিনা যেন বন্ধ করে, তাহলে সমাজের সকল দিনার মূল চোখ। সূরা নূরের ৩০ এবং ৩১ নম্বর আয়াতের তফসিরের সারমর্ম হল মানুষের সমাজে যত জিনা হয় সকল জিনা চোখ থেকে শুরু হয়, চোখ থেকে শুরু হয়। চোখের দিনা বন্ধ করলে সব রকমের দিনা বন্ধ হয়ে যাবে, চোখের দিনা বন্ধ না করলে কোন রকমের দিনা বন্ধ হবে না। আর যে স্তরের দিনাই হোক না কেন, দিনার দ্বারা নারীদের মান যায়। দিনার দ্বারা কি হয়? নারীদের মান যায়। এবার আসেন ৩১ নম্বর আয়াতে সূরা আনসার। আল্লাহ বলেন হে নারীরা তোমরা বসবাসের করে থাকো, বলুন আমার কত কারণে? একটা হইল এটা তোমাদের জেলখানা কর্মস্থল, সংসারেরও ধর্মের বসবাসের ঘর, নারীদের সংসারেরও কর্মস্থল, ধর্মের কর্মস্থল। আর একটা হলো বসবাসের ঘর তোমাদের মান রক্ষার ব্যবস্থা, মান যায় বাড়িলে, বড় থাকলে মান যাইতে পারে না, কখন বুঝলেন কিনা দেখে। তাহলে এবার বলুন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীকে ঘরে থাকতে বলেছেন কত কারণে? দুই কারণে, একটা হলো এটা তোমার জেলখানা হওয়ার কারণে না কর্মস্থল হওয়ার কারণে, আর একটা মান রক্ষার সহজ ব্যবস্থা নারী ওই ছয় কারণে নারী মান যায়। পুরুষের পুরো জোরে দেখলেও মান যায়, ফালতু গপ করলেও মান যায়, ফালতু গপ শুনলেও মান যায়, পুরুষের শৈলেও মান যায়, পুরুষের লইয়া চললেও মান যায়, নিয়মের দ্বারাও মান যায়। ছয় ভাবে তোমার মান যায় ঘরের বাইরে, ঘরের ভিতরে থাকলে ছয় ভাবে কোনো ভাবে তোমার মান যায় না। এই জন্য তোমার মান রক্ষার উপযোগী হইল বসবাসের ঘর। এই জন্য আল্লাহ সূরা নিসার 33 নম্বর আয়াতে বলেন নারীরা বসবাসের ঘরে থাকো। একটা কারণ যে কর্মস্থল, কর্মস্থলের বাইরেও তো দরকারে যাওয়া যায়, নারীরা কোন দরকারে ওকি করে মানে যেতে পারবে না, মুখাস্থিতির কারণে ভাঙা পারবে। তবে তোমার মানে নিজেকে দরকার বলে সেটা দরকার নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তিনটা দরকার ধার্য করে দেওয়া হয়েছে। তিন দরকারে নারী বাড়ি বাইরে যেতে পারবে, এর অতিরিক্ত মন গড়া দরকারে নয়। যেমন যাই সেই কথার দিকে, তফসীরের কিতাবে নারীদের ঘরের বাইরে যাওয়ার পারমিশন কত দরকারে দেওয়া হয়েছে। এক নম্বর ধর্মীয় দরকার, দুই নম্বর, এক নম্বর হলো ধর্মীয় দরকার, দুই নম্বর হলো ব্যক্তিগত দরকার, তিন নম্বর হলো আর্থিক সংকট। আগে নাম গুলি স্মরণ রাখেন, ব্যাখ্যা করে বুঝবেন। তিন দরকারে মুসলমানের নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের বাইরে যাওয়ার পারমিশন দিচ্ছেন। এক নম্বর দরকার হইল ধর্মীয় দরকার, দুই নম্বর দরকার হইল ব্যক্তিগত দরকার, তিন নম্বর দরকার হইল আর্থিক সংকট। ধর্মীয় দরকারের ব্যাখ্যা, কোন নারীর উপর যদি হজ ফরজ হয়, বসবাসের ঘরে হজ হবে না, যেখানে যেখানে হজ হবে সেখানে যেতেই হবে, তখন ঘর থেকে বের হতে হবে কিনা? আমার কথা বুঝে থাকলে বলুন, কোন দরকারে নারী ঘর থেকে বাইরে গেল? ধর্মীয় দরকার। কোন নারী যদি বসবাসের ঘরে বসে ইসলামী জীবন যাপনের উপযোগী এলেম শিকার সুযোগ না পায়, দুয়া গুরু শিকার সুযোগ নাই, কলেমা কালাম শিকার সুযোগ নাই, উজুগুসল শিকার সুযোগ নাই, নমাজ বন্দেগি শিকার সুযোগ নাই, বসবাসের ঘরে এগুলি শিক্ষা করা নারী পুরুষ সবার জন্য করণ। সুতরাং এইগুলি শিকার সুযোগ যেখানে পায় সেখানে যাইতে পারে, এটা তার ধর্মীয় দরকার। ধর্মীয় দরকারের দুই উদাহরণ গেল, ঘর পরে দিলে ঘর থেকে বের হতে হবে ধর্মীয় দরকার, ইসলামী জরুরি শিক্ষা অর্জন করে বসে পার না পারলে ঘর থেকে বের হতে হবে, এটা করণ, এটা ধর্মীয় দরকার। কথা বুঝলেন কিনা? এবার বলুন, জুম্মার নামাজ কার উপর ফরজ? এটা নারীদের ধর্মীয় ঘর থেকে বের হওয়ার ধর্মীয় দরকার নয়। ঈদের নামাজ কার উপর ওয়াজিব? ঈদের জন্য নারীদের ঘর থেকে বের হওয়ার ধর্মীয় দরকার নয়। পাঁচ বেলার নামাজ জমাতে পড়া কার জন্য শূন্য? ঈদের জন্য নারীদের ঘর থেকে বের হওয়ার ধর্মীয় দরকার নয়। আমাদের সমাজে অনেকে একাকার করে ফেলে, একাকার সব লোকা খিচুড়ি, কই ধর্মীয় দরকার ছিল কোনটা? আর কোনটা কোনটা ছিল মক্কু, যেটা মক্কু এটা অপরাধের পর্যায়ে নিচ্ছে, যেটা ফরজ ছিল মক্কুর পর্যায়ে নিয়ে আসে। এখন শুনেন ব্যক্তিগত দরকারের ব্যাখ্যা, কোন নারী যদি ঘরে অসুস্থ হয়, ঘরে বসে যদি তার চিকিৎসার ব্যবস্থা না হয়, যেখানে গেলে চিকিৎসার ব্যবস্থা হয় সেখানে যেতে পারে, বরং কোন দরকার? ব্যক্তিগত দরকার। কোন নারী যদি কোন সম্পদ বেটা কিনা করে, রেজিস্ট্রারি করার জন্য যদি ঘরে বসে সুবিধা না হয়, সুযোগ না থাকে, যেখানে গেলে রেজিস্ট্রারি হয় সেখানে যেতে পারে, কোন দরকার? ব্যক্তিগত দরকার। কোন নারী যদি তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের দেখতে চায়, ঘরে বসে যদি দেখতে না পারে, যেখানে গেলে দেখতে পারে সেখানে যেতে পারে, কি দরকার? ব্যক্তিগত দরকার। এবং আর্থিক সংকট বলতে কি ব্যাখ্যা? আর্থিক সংকটের ব্যাখ্যা হল, ইসলামের বিধানে নারীদেরকে সম্পূর্ণ খরচ বহন করে লালন পালন করবে বাবা বিয়ার আগ পর্যন্ত। নারীদেরকে সম্পূর্ণ খরচ বহন করে লালন পালন করবে কতদিন? বিয়ার পর থেকে সম্পূর্ণ খরচ বহন করে নারীকে লালন পালন মরণ পর্যন্ত লালন পালন করবে স্বামী। বিয়ার পর থেকে নারীর সম্পূর্ণ খরচ বহন করে লালন পালন করবে স্বামী কতদিন পর্যন্ত? মরণ পর্যন্ত। কোন নারীর যদি স্বামীও থাকে না বাবাও থাকে না, এই নারীর জীবন যাপনের উপযোগী সম্পদ আছে কিনা দেখতে হবে। যদি সম্পদ থাকে ওই সম্পদের দ্বারা লালিত পালিত হবে, যদি সম্পদ না থাকে তাহলে রুজি খুঁজা খাওয়াইবার মতো কেউ আছে কিনা দেখতে হবে। যদি থাকে ওই আত্মীয় তাকে লালন পালন করবে, এরকম কোন আত্মীয় যদি না থাকে সরকার তাকে লালন পালন করবে, সরকারও যদি লালন পালন না করে সম্পদ। এখন নারী রুজি চিহ্ন করে বেড়ে যেতে পারে, কথা বুঝলেন কিনা? বুঝে থাকলে বলুন যে নারীকে বাড়ে লালন পালন করার দায়িত্ব পালন করছে সেই নারী রুগীর জন্য বাড়ি বাইরে যাবে? যে নারী স্বামী আছে রুগী বিদা হওয়ার মতো এই নারী রুগীর জন্য বাড়ে যাবে? নারী যদি রুগীর জন্য বাড়ে যায় তুমি দুনিয়াতে এত ঘোরার গাছ কাটার জন্য আগেই বলছি সেই আলোচনা আগেই চলে গেছে, আগেই গেছে। নারী বাবা বাবার ঘরে থাকা অবস্থায় লালন পালনের দায়ী বাবা, স্বামীর ঘরে থাকা অবস্থায় লালন পালনের দায়ী স্বামী। বাবাও নাই স্বামীও নাই, সম্পত্তি আছে কিনা দেখো, সম্পত্তিও নাই রুজি খুঁজা খাওয়াইবার মতো কোন আত্মীয় আছে কিনা দেখো, আত্মীয় নাই সরকার। এবার সরকার সরকারও যদি না খাওয়ায় তখন স্থিতি আছে না সংকটে। এই নারীর জন্য রুজি রোজগারের জন্য ঘরের বাইরে যাওয়া আর ভীষণ লাগে, যার নাম আর্থিক সংকট। এই তিন দরকারে যদি কোন নারী ঘরের বাইরে যায়, এবার সেকেন্ডটা তিন দরকার। একটা নারীর মনে চায় ঘরে বসে আমার ভালো লাগে না, আমার রাস্তায় ঘোরাফেরা করতে হবে, এটাও আমার দরকার। তোমার মন গড়া দরকার না আল্লাহর মনোমোদিত দরকার? কে আল্লাহ কথা কে মানে সবই তো রাজার মন গড়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন দরকারে নারীদের বাড়ির যাওয়ার বাড়ির বাইরে যাওয়ার পারমিশন দিয়া বলে মুসলমানের নারীরা এই তিন দরকারেও বেপর্দা হইয়া বাড়ির বাইরে যেতে পারে না। এবার পর্দা কোথায়? বাড়ির বাইরে। মুসলমানের নারীর পর্দার ক্ষেত্র দুইটা, একটা নিজের ঘরের ভিতরে আর একটা বাড়ির বাইরে। মুসলমানের নারীর পর্দার ক্ষেত্র কথা, একটা নারীর একটা বাড়ির বাইরে, একটা বাড়ির ভিতরে। ঘরের ভিতরে মুসলমান নারীর পর্দার সৃষ্টি মানলা এই আয়াতে বর্ণনা করছেন, সূরা মায়দা দিলে আমি আয়াত নম্বর বলে দেবো। আল্লাহ বলেন হে ইমানদার গণ, যে ঘরের ভিতরে কোন নারী বসবাস করে সেই ঘরের ভিতরে তুমি পারমিশন ছাড়া ঢুকতে পারো। ভিন্ন নারী বাস করে যেই ঘরে সেই ঘরে ভিন্ন পুরুষ পারমিশন ছাড়া ঢুকার ব্যবস্থা থাকার মানে হইল এই নারীটা ঘরের ভিতরে দেখা। শাড়ির ঘরে ঢুকতে যদি দুলাবাইয়ের পারমিশন না লাগে, বাড়ির ঘরে ঢুকতে যদি দেবরের পারমিশন না লাগে, সাসাতো বোনের ঘরে ঢুকতে যদি সাসাতো ভাইয়ের পারমিশন না লাগে, খালাতো ভাইয়ের ঘরে খালাতো বোনের ঘরে ঢুকতে যদি খালাতো ভাইয়ের পারমিশন না লাগে, তাহলে এই শালি এই বাবি এই সাসাতো বোন এই খালাতো বোন এই মামাতো বোন এই ফুফাতো বোন রাস্তাঘাটে ব্যবস্থা নয় ঘরের ভিতরে ব্যবস্থা। তুমি রাস্তার মুখা দিয়ে কি করবা? তুমি তো ঘরের ভিতরেই ব্যবস্থা। আয়াতটা বাড়ুক, আমি সুরান নাম আয়াত নম্বর ইনশাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যেই ঘরে ভিন্ন নারী আছে সেই ঘরে ভিন্ন পুরুষ পারমিশন ছাড়া ঢুকতে পারে না, দুকান ব্যবস্থা থাকলেই এই নারীটা তার ঘরের ভিতরে বেপর্দা। এটি হল ঘরের ভিতরের বন্ধন সিস্টেম, ঘরের ভিতরে কাপড়ের বন্ধন নয়, ঘরের ভিতরে হইল ভিন্ন পুরুষ ঢুকতে না দেওয়ার বন্ধন। বুঝে থাকলে বলুন ঘরের ভিতরে বুরখার বন্ধা, নারীর ঘরের ভিতরে বুরখা পিনে বসে থাকবে, নারী ঘরের ভিতরে সাদর গাই দিয়ে বসে থাকবে না, তোমার ঘরের ভিতরে ভিন্ন পুরো পারমিশন ছাড়া যেন ঢুকতে পারে না, এটা হলো তোমার ঘরের ভিতরের কথা। এবার আসেন ঘরের বাইরের কথা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তিন দরকারে যখন মুসলমানের নারী ঘর থেকে বের হবে তখন যেন প্রাচীন যুগের অসভ্য নারীদের মতো বেপর্দা হয়ে বের না হয়। বেপর্দা নারীদেরকে আল্লাহ এই আয়াতে অসভ্য নারী বলেছেন। নারী যদি অবিবাহিত হয় তাকেও এক শতমেশ আঘাত করা সরকারের দায়িত্ব, জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় তাকেও এক শতমেশ আঘাত করা সরকারের দায়িত্ব, আপনারা দিবেন না বললাম, আপনাদের দায়িত্ব নয়, বুঝলেন তো কথা। জিনাকারী নারী যদি অবিবাহিত হয় এক শতমেশ আঘাত দেওয়ার দায়িত্ব কার, জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় এক শতমেশ আঘাত করার দায়িত্ব কার। তবে একটা খবর আছে, যেই সরকারে জিনাকার নারীকে ব্যত্রাঘাত করে না, যেই সরকার জিনাকার পুরুষকে ব্যত্রাঘাত করে না, এই সরকারের দেশে যত লক্ষ কোটি দিনা হবে সবগুলি দিনাগারে যে পরিমাণ শাস্তি, একটা সরকারে পাবে জাহান্নামে গিয়া সেই পরিমাণ শাস্তি। দিল কা লাড্ডু না খাজু খায়া অভিপস্তায়া, যু না খায়া অভিপস্তায়া, একটা প্রবাদ আছে বাংলাদেশের, দিল কা লাড্ডু যু খায়া অভিপস্তায়া, যু না খায়া অভিপস্তায়া, দেশের গতি যে ভাইল এ অবস্থায় আরো নি কিছুদিন থাকতে পারবো, আর যে ভাইল না এ অবস্থায় আরো কোনো কিছুই পাই। দিল্লির লাড্ডু না খবর আছে, খবর আছে, অবিবাহিত নারী অবিবাহিত নারীকে যদি একশো বেত্রা ঘটনা করো, অবিবাহিত পুরুষকে পুরুষ দিনাকারকে যদি একশো বেত্রা ঘটনা করো, তোমার দেশে যত লক্ষ কোটি দিনার হবে সকল দিনাকারে যে পরিমাণ শাস্তি, তুমি একা সরকার যাইবা এই পরিমাণ শাস্তি। এবার আসেন এই জিনার শাস্তির বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযযানিয়াতু ওয়াযযানি, জিনাকারী নারী হইলেও জিনাকার পুরুষ হইলেও, তার কথা আগে বললেন, জিনাকারী নারী হইলেও জিনাকার পুরুষ হইলেও, বলেন আবার কার কথা আগে, মুফাসসিরিন কেরাম লিখেছেন জিনার বিচারে আল্লাহ নারীর নাম আগে দিলেন কেন, একমাত্র কারণ নারী যতক্ষণ পর্যন্ত বেপর্দা হয়ে পুরুষের সামনে যায় না ততক্ষণ পর্যন্ত পুরুষ কোন রকমের জিনার সুযোগ পায় না, বুঝাইতে পারলাম, বুঝাইতে পারলাম না, নারী যতক্ষণ পর্যন্ত বেপর্দা হয়ে পুরুষের সামনে যায় না ততক্ষণ পর্যন্ত পুরুষ কোন রকমের জিনার সুযোগ পায় না, তাহলে সব জিনার সুযোগ দেয় কে, সব দিনার সুযোগ দেয় বেবর্দা নারী। এই জন্য তুমি আল্লাহ সাবধান করে বলেন, সাবধান লতার নাকি বিভূতি কন্যা ঘর দেখো, আর যদি বাইরে যাও পুরুষদেরকে দিনার সুযোগ দিয়া যাইও না, তোমার মান রাখবে না পুরুষরা দিনার সুযোগ পাই। যে আয়াতে আল্লাহ নারীদের ঘরের পর্দার কথা বলছেন সেই আয়াতটা হলো, يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على اهلها ذلكم خير لكم لعلكم تذكرون. سوره نور 27 নম্বর আয়াত, সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুসলমানের কোন নারী করে জায়গাটা পুরুষ ভিন্ন পুরুষ পারমিশন তারা ঢুকতে পারে না, যদি পারে তাহলে এই নারী তার ঘরের ভিতরে ব্যাপারটা, আমরা পালন করার চেষ্টা করার নিয়ত রাখি আল্লাহ আমাদেরকে বুকে দিয়ে, পালন করতে পারতেছি না জানছি না বুঝছি না অবহেলা করে চলছি, এই কারণে কি বলাও যাবে না, কি বলে বলাও যাবে না, তারা জেনে শুনে পালন করবে না, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন পালন করে না কেন, আলেমরা যদি বলেই না আল্লাহ আপনাদেরকে কিছুই জিজ্ঞাসা করবেন না, আমাদেরকে কান্দিরা জিজ্ঞাসা করবেন বললে না কেন, আপনারা আপনাদের জন্মস্থানে জিকিরে থাকেন, আমি তো আমার জন্মস্থানে জিকির করতে হবে, আপনারা পালন করলেন কিনা করলেন না সেটা আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না, আপনাকে জিজ্ঞেস করবেন, আমি বললাম কিনা বললাম না সেটা আপনাকে জিজ্ঞেস করবেন না, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, আমি আমার কথা আমার বলতেই হবে। নারীদের ঘরের পর্দার কথা আল্লাহ কোন সুরায় কত নম্বর আয়াতে বললেন, সুরায় নূরের 27 নম্বর আয়াতে, বাইরের পর্দার কথা সুরায় আযাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, গড়ের বাইরে যখন নারী তিন দরকারে যাবে তখন যেন বেপর্দা হইয়া না যায়, কেন নারী আগে বেপর্দা হইয়া গেলেই পরে পুরুষে কোন রকমের জিনার সুযোগ পায়, নারী বেপর্দা হইয়া গড়ের বাইরে গেলেই পুরুষে কিসের সুযোগ পায়, জিনার সুযোগ পায়, একরকম জিনার সুযোগ পায় না, ছয় রকম জিনার সুযোগ পায়, এর মধ্যে পয়লা রকম দিনা এই সমাজে হয় না, সরকারের জিনার সুযোগ পায় পুরুষে নারী বেপরটা ইয়ে রাস্তায় গেলে এর প্রথম সরকারের জিনার সুযোগ এই সমাজে নাই। কোন পুরুষে এই নমাজে বেপরটা নারী যে রাস্তায় থেকে যায়নি না কি বলে কি তফসির করবেন, কি ওয়াজ করবেন, কি বুঝাইবেন, কারে বুঝাইবেন, কেনে বুঝাইবেন? দোয়া করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহর কালামের মর্ম বুঝার তৌফিক দান করুন, আল্লাহর কালাম মতো নিজেদের জীবনকে গড়ার তৌফিক দান। এরপরে আমি আশা করি এক রকমের আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের মা বোনের মান ইজ্জত কিভাবে যায়, পর্দার দ্বারা না বেপর্দার দ্বারা, বেপর্দার দ্বারা আমাদের মা বোনের ইজ্জত যায়। এই বেপর্দা কতটুকু ডাকলে বেপর্দা হবে আর কতটুকু না ডাকলে, কতটুকু ডাকলে পর্দা হবে আর কতটুকু না ডাকলে পর্দা হবে না, এই ব্যাপারে আল্লাহ বলে সূরায়ে আহজাবের সূরায়ে নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا মুসলমান নারীদেরকে বলে দিন এদের শরীরের সুন্দর যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করে না, এদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে যেন প্রকাশ করে না, তবে যে অংশ যে সুন্দর প্রকাশ না করে পারা যায় না সেই ব্যাপারে দোষ নেই, যতটুকু সুন্দর প্রকাশ না করলে চলে না ততটুকুর ব্যাপারে গুণা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলতেছেন মুসলমানের নারীরা নিজের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, তবে যে সুন্দর ডাকিয়া রাখা কঠিন ওই সুন্দর প্রকাশ হইলেও দোষ নাই, যে সুন্দর ডাকিয়া রাখা কঠিন ওই সুন্দর প্রকাশ করা দোষ নাই। এটা কি কোন ডেফিনেশন দিলেন না আলামত কইলেন? আলামতের দ্বারা তো ক্লিয়ার হয় না কোন সুন্দরতা, এই জন্য কোন সুন্দরতা প্রকাশ না প্রকাশ দেখিয়ে রাখা কঠিন। এটার দেখায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে একটা তফসির করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে একটা তফসির করেছেন, মেয়ে লোকের কোন সুন্দর দেখিয়ে রাখা কঠিন যা দাগ না রাখলেও গুনাহ হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের দেখায় বলেন, বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের সাহাবী কিনা, রসুলের সাহাবি রসুলের কাছ থেকে কোরআন শিখছিলেন কিনা, আমাদের মতই না কিছু বেশি আল্লাহ যে বললেন নারীরা পুরুষের সামনে সুন্দর প্রকাশ করবে না তবে যতটুকু প্রকাশ করা কঠিন এটা প্রকাশ এটা না রাখলেও গুণা হবে না, এটা কোনটা তিনি বলেন? এটা হলো নারীর সমস্ত শরীর ওই সুন্দর যে কোনো উপায়ে ডাকবে, পোশাক দিয়া যদি ডাকে, কিছু পুরুষ আছে নারীর শরীরে যেমন সুন্দর দেখতে পায় নারীর শরীরের পোশাকে অসুন্দর দেখতে পায়, এইরকম রুচি সম্পন্ন কোন পুরুষই জমানাত নাই। কিছু পুরুষ এমন আছে যে এরা নারীর শরীরে যেমন সুন্দর দেখে নারীর শরীরে ভরা পোশাকে মধ্যে সুন্দর দেখে, আল্লাহ তো বলেন সুন্দর দেখো যে শরীরে সুন্দর দেখো পোশাক দিয়া, পোশাকে সুন্দর দেখবো কি দিয়া? ওই ইবনে মাসউদ বলেন পোশাকের সুন্দর দেখো বোঝা দিয়া, পোশাকের সুন্দর দেখো। যখন যদি কোন পুরুষ এমন পাওয়া যায় যে হে নারীর গায়ের বুরকার মধ্যে সুন্দর দেখে, তখন তো ইজার দাহার কোন উপায়। সুতরাং ইবনে মাসউদের তফসির মতো নারীর শরীরের সমস্ত অঙ্গই ডাকতে হবে, শুধু বুরকা ডাকতে হবে না, কারণ ইজার দাহার উচিত। ইবনে মাসউদের তফসির বুঝলেন? ইবনে মাসউদের তফসির মতো মেয়ে লোকরা চেহারা দেখার কোন বিধান ইসলামে নেই, ইসলাম চিত্র কোথায়? যারা বলে নারীদের চেহারা দেখার কোন বিধান ইসলামে নাই, তোমার ইসলাম কোনটা? কোরআনের ইসলাম, রসুলের ইসলাম, সাহাবায়ে কেরামের ইসলাম, না নতুন কোন ইসলাম আবিষ্কার হয়েছে? কথা বুঝতে পারতেছেন আপনারা? মান আর যে সুন্দর দেখা কঠিন এর আরেকটা ব্যাখ্যা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এক তফসির হলো ইবনে মাসউদের, কইলাম যেটা ইবনে মাসউদের তফসির মতো চেহারাও রাখতে হবে, বুরকা ডাকা কঠিন ইজার ডাকা যাবে না, বুরকার উপরে যদি কোন পুরুষের সুন্দর দেখে নারীর গুণা হবে না পুরুষের গুণা হবে। আপনার মা বোন যদি বুরকা ভিজতে রাস্তায় গাড়ি করে বুরকার উপরেও যদি কোন পুরুষের কোন নজরে দেখে তাহলে বুরকাওয়ালা মেয়ে লোকের গুণা হবে না, দেখতেওয়ালা পুরুষের গুণা হবে। কথা বুঝলেন কিনা? দেখি কার পক্ষীর মতো ইবনে মাসউদের প্রতি। আপনাদের নিজ একটা সময় শেষ হয়ে গেল, আর পাঁচ মিনিট সময় আমার দিলে ইবনে আব্বাসের তফসিরটা শোনা দিই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন কোন সময় রাস্তায় বের হওয়ার পরও নারী চেহারা তোলার দরকার হয়, কোন কোন সময় দরকার হয়। যেমন যে নারী আদালতে সাক্ষী দিতে গেল, আদালতের বিচারপতির সামনে চেহারা তুলতে হবে, নাহলে সাক্ষী হবে আছে কিনা। যে নারী রাস্তায় নামাজের টাইম হয়ে গেল, সেই নারী উজু করার জন্য চেহারা তুলতে হবে, চেহারা না করলে উজু মারতে হবে না, বন্দোবস্ত করতে হবে। সুতরাং নারীদের রাস্তায় বের হওয়ার পরও কোন কোন সময় আছে কিনা চেহারা খোলার দরকার হয়, এই সময় চেহারা খুললে পুরুষরা ফেতনায় পড়বে কিনা দেখো। যদি পুরুষরা ফেতনায় পড়ে তাহলে শুধু দরকারের সময়ই চেহারা খুলতে পারবে, অন্য সময় নয়। আর দরকারের সময় নারীর চেহারা খুললে যদি পুরুষরা ফেতনায় পড়ে না, তাহলে বিনা দরকারেও নারী রাস্তায় চেহারা খুলতে পারে। পুরুষ পরীক্ষা করে কিনা যে নারী এই নারীটার চেহারা খোলা, আমি এই সুযোগে একটু দেখা দিই। এই মনোভাব যদি কোন পুরুষের অন্তরে থাকে, পুরুষটা ফেতনায় পড়ল, কথা বুঝে কিনা। সুতরাং বর্তমান জমানার কোন নারী যদি রাস্তার মধ্যে চেহারা খুলে, তাহলে কোন পুরুষ ফেতনায় পড়ে না, না পড়ে। ইবনে আব্বাসের ব্যাখ্যা মতো ফেতনায় পড়লে রাস্তায় নারীর রাস্তায়ও নারীরা চেহারা খুলতে পারবে। ইবনে মাসুদের তফসির মতো কোন অবস্থাতেই নারী চেহারা খুলতে পারবে না। ইবনে আব্বাসের দেখা মতো নারীর চেহারা খুললে যদি পুরুষ ফেতনায় পড়ে, তাহলে এই এই সমাজে নারীরা চেহারা খুলতে পারবে না। সুতরাং আমাদের বর্তমান সমাজে ইবনে আব্বাসের তফসির মতো নারী চেহারা খুলতে পারে না, ইবনে মাসুদের তফসির মতো কোন নারী রাস্তায় চেহারা খুলতে পারে না। এরপরেও যদি কেউ কয় নারীদের চেহারা দেখার কোন বিধান ইসলামে নাই, ইবনে আব্বাসের ইসলাম না, ইবনে মাসুদের ইসলাম না, সাহাবায়ে কেরামের ইসলাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম না, তোমার মঙ্গল ইসলাম, আমি আশা করি আমার এতক্ষণের আলোচনার দ্বারা আপনি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলে দিলেন, নারীরা বসবাসের ঘরে থাকো। এবার বলুন তো কেন? দুই কারণে, একটা কর্মস্থল আর একটা মানুষের দরকার সহজ ব্যবস্থা। আবার বলেছেন, হ্যাঁ দরকারে বের হতে পারো, এবার বলুন কত দরকারে? ধর্মীয় দরকার, ব্যক্তিগত দরকার, আর্থিক সম্পদ, এই তিন দরকারেও যখন বের হবে, এবার বলুন কিভাবে বের হবে? এবার বলেন পর্দাটা কি? পর্দা বলতে কি বুঝায়? পর্দা বলতে আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, তোমার সুন্দর যেন রাস্তার পুরুষে দেখতে না পায়, তোমার সুন্দর যেন রাস্তার পুরুষে দেখতে না পায়, এটার নামই পর্দা। নারীর পর্দা করার মানে হলো নারীর সুন্দর যেন ভিন্ন পুরুষে দেখতে না পায়। কোথাকার সুন্দর? একটা উদাহরণ দিচ্ছে বড় চমৎকার, সেটা হইল তুমি যদি একটা নারী যে বিয়া করার প্রস্তাব দাও, আর সে যদি শর্ত লাগায়, স্বামী যদি তুমি যদি শর্ত লাগাও যে আমার কন্যা দেখার পরে পছন্দ হইলে বিয়া হবে, দেখার পরে পছন্দ না হইলে বিয়া হবে না, এরকম তো অনেক ক্ষেত্রে হয়। সেই শর্ত খুঁজে তুমি গেলাম, তুমি কন্যা দেখবে, কন্যায় কয় তুমি আমার হাত দেখো, তুমি আমার পাও দেখো, তুমি আমার মাথা দেখো, আমার চুল দেখো, মুখ দেখা করো, কও বিয়া পাবে কেন? পাও বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? হাত বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? মাথা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? চুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? বেশি সুন্দর দেখাবে না, কম সুন্দর দেখে বিয়া পাবো না, তাহলে পরিষ্কার হয়ে গেল। পায়ের চেয়ে বেশি সুন্দর মুখ, হাতের চেয়ে বেশি সুন্দর মুখ, মাথার চেয়ে বেশি সুন্দর মুখ, চুলের চেয়ে বেশি সুন্দর মুখ, ওই সমস্ত নারীদের কাণ্ড জ্ঞান গেল কোথায়? যারা কম সুন্দর বুকা দিয়ে ডাকলো, আর বেশি সুন্দর রাস্তার পুরুষেও দেখাইলো, মসজিদের মুসল্লিও দেখাইলো। কথা বুঝলেন কিনা দেখেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, নারীরা বসবাসের ঘরে থাকো, আর যদি বাইরে যাও সুন্দর ঢাকিয়া যাও। এবার আসেন যে আয়াতের অর্থ ছিলাম শুরুতে, ওই আয়াতের তর্জমা করে শেষ করে দিই। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়িয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়া লানাজ্জিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, নারী হোক পুরুষ হোক, নারীর আমল করে যে পুরস্কার আল্লাহর কাছে পাবে, পুরুষের আমল করে একই পুরস্কার আল্লাহর কাছে পাবে। এতক্ষণে এলাম কথার শেষ সীমানায়, পাঁচ ক্ষেত্রে ব্যবধান এক ক্ষেত্রে সমান, নারী পুরুষ ব্যবধান কত জায়গায়, সব জায়গায় সমান, কত জায়গায় সেটা সমান, কোন জায়গাটা আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান, পুরুষ বস্তিতে জমাতে খুঁজে আল্লাহ জমা করে আল্লাহর কাছে সেই পুরস্কার, নারী একা একা ঘরে খুঁজে নামাজ করে আল্লাহর কাছে সেই পুরস্কার। উদাহরণ দিয়ে আজকের ন্যায়সঙ্গতভাবে একটা মানুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গেল, এই পুরুষটা হয় জেহাদের সব। আল্লাহ রাসূল বলেন যে নারীটা স্বামীর ঘর করতে গেল সেও পায় জেহাদের সব। সমান কোথায়? সৃষ্টির মধ্যে সমান, নামের মধ্যে সমান, যোগ্যতাতে সমান, বিউটিতে সমান, কর্মস্থলে সমান, না পুরস্কারের বেলায় সমান? পুরস্কারের বেলায় সমান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুদ্ধের ময়দানে পুরুষ যদি মারা যায়, পুরুষ যদি বিজয়ী হইয়া ফিরে আসে তাহলে গাদির সব পায়। রসুল বলেন নারী ও সন্তান প্রসবের পরে যদি বেঁচে থাকে গাদির সব পায়। বলেন সমান কোথায়? আল্লাহর কাছে পুরস্কার পাওয়া গেলে সমান। পুরুষ যদি যুদ্ধের ময়দানে মারা যায় শহীদের সব পায়। রসুল বলেন নারী ও যদি সন্তান প্রসবে মারা যায় শহীদের সব পায়। বলেন সমান কোথায়? আজকের সম্পূর্ণ আলোচনার সারমর্ম হইল ছয়টা কথা। এক নম্বর, নারী পুরুষ সৃষ্টির মধ্যে ব্যবধান, দুই নম্বর নামে ব্যবধান, তিন নম্বর যোগ্যতায় ব্যবধান, চার নম্বর কর্মে ব্যবধান, পাঁচ নম্বর কর্মস্থলে ব্যবধান, ছয় নম্বর আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। সুতরাং কোন নারীর হতাশ হওয়ার কারণ নাই, হায় হায় পুরুষেরা মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতে বললো, হায় হায় আমি তো হইলাম না। পুরুষে ফার্জ জালার নামাজ মসজিদে গিয়া জমাতে বললো, হায় হায় আমি তো হইলাম না। পুরুষ জুম্মার নামাজ ফিরা কত বড় সব হইলো, হায় হায় আমি তো হইলাম না। পুরুষ ঈদের নামাজ ফিরা কত বড় সব হইলো, হায় হায় আমি তো হইলাম না। তাইলে পুরুষ যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়, তুমি তুমি তুমি সন্তান মারা গেলে শহীদ, এক কাজের দ্বারা সমান সব না, ভিন্ন কাজের দ্বারা সমান সব। পরিষ্কার হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন পুরুষ বস্তিতে গিয়া জমাতের সাথে নামাজ পড়লে যেই সব, নারী ঘরের কোনায় একা একা নামাজ পড়লে সেই পরিমাণ সব। সুতরাং ডিউটি আলাদা, কর্মস্থল আলাদা, যোগ্যতা আলাদা, কাজ আলাদা, নাম আলাদা, সৃষ্টি আলাদা, শুধু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে বিষয়টা অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ দুয়ার মাঝে আল্লাহ মোহাম্মদ।